من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو ان عندي ما تستعجلون به لقضي الامر بيني وبينكم والله اعلم بالظالمين وعنده مفاتيح الغيب لا يعلمها الا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقه الا يعلمها ولا حبه في ظلمات الارض ولا رطب ولا يابس الا في كتاب مبين الله پاک رب العالمین سوره انامر ایت نمبر 58 تے ارشاد کرچن قل لو ان عندي ما تستعجلون به لقضي الامر بيني وبينكم والله اعلم بالظالمين الله پاک এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী, তুমি তাদেরকে বলে দাও যে সব কাফেররা তোমার কাছে বিভিন্ন অলৌকিকত্ব তলব করে এবং সেই ক্ষেত্রে তারা তাড়াহুড়া করে, তাদেরকে জানিয়ে দাও যে এটা আমার হাতে নয়। এবং অনেকেই বলতো তারা যে যদি আমরা ভুল পথে হই আর তুমি সত্য পথে হও তাহলে তুমি যে আজাবের ধমক দেখাচ্ছ যে আল্লাহ পাকের শাস্তি আসবে সেটা নিয়ে আসো দেখি। আল্লাহ পাক এই ক্ষেত্রে বলছেন যে যে ক্ষেত্রে তারা তাড়াহুড়া করে সেই ক্ষেত্রে তাদেরকে জানিয়ে দাও যে এটা আমার হাতে নেই, আমার হাতে থাকলে তোমাদের চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। আল্লাহ পাক ইরশাদ করছেন, হে নবী বলে দাও, লাও আন্না ইন্দি মা তাস্তাজিলুনা বিহি, যদি আমার কাছে ওইসব মুজিজা অলৌকিকত্ব থাকতো অথবা আজাব শাস্তি থাকতো যে সম্পর্কে তোমরা তাড়াহুড়া করছো, লাকুজিয়াল আমরু বাইনি ওয়া বাইনাকুম, তাহলে আমার মাঝে এবং তোমাদের মাঝে চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। তবে والله اعلم بالظالمين আল্লাহ জালিমদের সম্পর্কে ভালো জানেন। আল্লাহ পাক তারপরের আয়াতে ইরশাদ করছেন, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালমুহা ইল্লাহু, একমাত্র আল্লাহ পাকের নিকট গায়বের চাবিকাঠি রয়েছে, অদৃশ্য জানার চাবিকাঠি একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে, যা আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইয়ালমুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ তা জানে না। এই গায়বের চাবিকাঠি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাফাতিহুল গায়ব খামসা, গায়বের চাবিকাঠি হচ্ছে পাঁচটি, অর্থাৎ এমন গায়বের বিষয় সেগুলি, এমন অদৃশ্যের বিষয় যেগুলি সম্পর্কে কোন মানুষের জানার কোনো অবকাশ নেই, আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা লোকমানের শেষ আয়াত পাঠ করলেন। আল্লাহ পাক ইরশাদ করছেন এই আয়াতে যে ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুসসাহ, আল্লাহ পাকের কাছে কিয়ামত সম্পর্কে জ্ঞান রয়েছে, যে পৃথিবী কখন ধ্বংস হবে, কোন তারিখে, কতদিনে ধ্বংস হবে, আল্লাহ পাক এর সঠিক জ্ঞান জানেন, কোন মানুষ কোন শক্তি জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, এবং বৃষ্টি বর্ষণ সম্পর্কে যে কোন বছরে কতটা বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে। ওয়ায়ালাউ মাফিল আরহাম, আর জরায়ের মধ্যে কি রয়েছে, মায়ের গর্ভে কি রয়েছে। অমাতাদি নাফসুন মাযা তাকসিবু গাদা, আর চার নম্বরে হচ্ছে যে কোনো ব্যক্তি জানে না যে আগামীকালকে কি করবে সে। অমাতাদি নাফসুন বিআই আরদিন তামুত, আর কোনখানে মারা যাবে কোনো ব্যক্তি জানে না, কোনখানে মত হবে, কোন সময়ে মত হবে এবং কি অবস্থায় মরবে কেউ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এই পাঁচটি হচ্ছে মাফাতিহুল গায়ব, গায়বের চাবিকাঠি, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পর্যন্ত জানেন না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, এবং আল্লাহ পাক জানেন স্থলে এবং জলে কি রয়েছে। অমা তাসকুতুমি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এবং যে কোনো পাতা ঝরে পড়ে তাও আল্লাহ পাক জানেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, আর পৃথিবীর অন্ধকারে, এই মাটির ভূগর্ভে যে অন্ধকার রয়েছে সে অন্ধকারে কোনো শস্য দানা যদি থাকে সে সম্পর্কে আল্লাহ পাক জানেন। ওয়ালা রাতবিম ওয়ালা ইয়াবেসিন, এমনকি কোনো তাজা জিনিস, ভেজা জিনিস অথবা কোনো শুকনো জিনিস, ইল্লা ফি কিতাবি মুবিন, তা আল্লাহ পাকের সুস্পষ্ট কিতাবে লাউহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ পাকের সাদ করেছেন, ওয়া হুয়া আল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়ুকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সেই সত্তার নাম, আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া আল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদের রাত্রে আত্মাগুলি গ্রহণ করে নেন, নিদ্রার সময় আল্লাহ পাক মানুষের আত্মাগুলিকে গ্রহণ করে নেন। যেমন আল্লাহ পাক সূরা জুমার আয়াতের ইরশাদ করেছেন, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা, আল্লাহ সেই সত্তা যিনি মানুষকে মৃত্যু দান করে থাকেন, হিনা মাউতিহা, যখন মৃত্যুর সময় আসে তখন তাদের আত্মাগুলি গ্রহণ করে থাকেন। ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা, আত্মাগুলি গ্রহণ করে থাকেন যখন মৃত্যুর সময় আসে, ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, আর যাদের মৃত্যুর সময় এখনো আসেনি তাদের আত্মাগুলিকে নিদ্রার সময় গ্রহণ করে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়ায়ালাম মা জারাহতুম বিন নাহার, এবং দিনে যা কিছু তোমরা কর্ম করো, পার্থিব কর্ম করো অথবা পরকালের কর্ম করো, দিনের কাজ করো দুনিয়ার কাজ করো, আল্লাহ পাক সবকিছুই জানেন, ভালো করো মন্দ করো সবই আল্লাহ পাক জানেন। সোম্মায়াব আসুকুম ফি, অতপর তোমাদেরকে আল্লাহ পাক এই দিনে আবার জাগিয়ে দেন, যখন সকাল হয়ে আসে তখন তোমাদেরকে জাগিয়ে দেন। লিয়ুকযা আজালুম মুসাম্মা, যাতে করে নির্ধারিত সময় সম্পূর্ণ করা হয়। আল্লাহ পাক যে পৃথিবীতে সময় দিয়েছেন সে সময় পুরা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মাকে আবার ছেড়ে দেন। ওয়ুরসিলুল উখরা ইলা আজালি মুসাম্মা, আল্লাহ পাক সূরা যুমার আয়াতে বলেছেন যে যাদের এখনো মৃত্যুর সময় আসেনি নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক ছেড়ে দেন। সুম্মা ইলাইহি মারজিউকুম, কিন্তু মনে রাখবে যে চিরকাল এই পৃথিবীতে থাকবে না, অতঃপর তার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, যা কিছু তোমরা কর্ম করেছিলে সে সম্পর্কে আল্লাহ পাক তোমাদের সংবাদ দিয়ে দেবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযাহ, আল্লাহ সেই সত্তা যিনি তার বান্দাদের উপর পূর্ণ কর্তৃত্বশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিক ক্ষমতা রাখেন বান্দাদের উপর, সে সৎ বান্দা হোক অসৎ বান্দা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার বাইরে যেতে পারে না। ওয়ুরসিলু আলাইকুম হাফাযা, এবং তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষক নিযুক্ত করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে মালায়েকাদের মধ্য থেকে ফেরেশতাদের মধ্য থেকে রক্ষক নিযুক্ত রয়েছে। এক শ্রেণীর রক্ষক হচ্ছেন ফেরেশতাগণের মধ্য থেকে যারা আমাদের কর্মগুলিকে আমলগুলিকে লিপিবদ্ধ করেন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক বৃন্দগণ যা তোমরা করো তা তারা জানেন এবং লিখেন। ইযাতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সূরা কাফ। আল্লাহ পাক বলেছেন যে ডানে এবং বামে ফেরেশতা নিযুক্ত রয়েছেন এবং তারা যা কিছুই তোমরা করো তা তারা লিপিবদ্ধ করেন। আল্লাহ পাক ইরশাদ করছেন এই হাফাজার কথা, এই এক শ্রেণীর হাফাজাতুল মালায়েকা, এবং ফেরেশতাদের মধ্যে আরেক শ্রেণীর ফেরেশতা রক্ষক রয়েছেন, তারা মানুষের বিপদ আপদে রক্ষা করে থাকেন। আল্লাহ পাক যদি কোনো বিপদ না চান আর সামনে বিপদ আসে, যদি দুর্ঘটনা দেখা যায়, তাহলে তারা রক্ষা করে থাকেন, শত্রু থেকে রক্ষা করে থাকেন, কোনো অনিষ্ট থেকে রক্ষা করে থাকেন। এই ধরনের আল্লাহ পাকের হাফাজাতুল মালায়েকা রক্ষক ফেরেশতাও নিযুক্ত রয়েছেন। হাত্তা ইযা জা আহাদাকুমুল মউত, এমনকি যখন তোমাদের কারোর নিকট মৃত্যু উপস্থিত হয়ে যায়, তাওয়াফাতহু রাসূলুনা, তখন আমার রাসূলগণ আমার দূতগণ সে আত্মাকে গ্রহণ করে নেন। মালাকুল মউত এবং মালাকুল মউতের নেতৃত্বে যেসব ফেরেশতাগণ রয়েছেন তারা আত্মা গ্রহণ করে নেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বচন বলেছেন রাসূলুনা, তাহলে বোঝা যাচ্ছে যে মৃত্যু দানের দায়িত্বে যেসব ফেরেশতা রয়েছেন তারা অনেকে রয়েছেন এই কাজে নিয়োজিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাজদায় বলেছেন যে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী উক্কিলা বিকুম, তোমাদের আত্মাগুলি গ্রহণ করে থাকেন, মৃত্যু দান করে থাকেন মালাকুল মউত, আল্লাহ পাক মালাকুল মউত বলেছেন। সুতরাং কেউ আজরাইল বলবেন না, এই আজরাইল নামটি কোন আয়াতেও নেই এবং কোন সহিহ হাদিসেও নেই, সুতরাং এই নামটি ভ্রান্ত নাম। আল্লাহ পাক মালাকুল মউত বলেছেন মৃত্যুর দায়িত্বে নিযুক্ত ফেরেশতা, তিনি এই ক্ষেত্রে দায়িত্ব পালন করেন এবং তিনি এই ক্ষেত্রে নেতৃত্ব দান করেন। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বহু বচন বলেছেন তাহলে তার অধীনে অনেক ফেরেশতাগণ নিয়োজিত রয়েছে কাজে। ওয়াহুম লা ইউফাররিতুন, এবং তারা বিন্দু মাত্র এই ক্ষেত্রে ত্রুটি করেন না। মহান আল্লাহ সূরায়ে আনআমের আয়াত নম্বর 62 তে ইরশাদ করেছেন সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক আলালাহুল হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আগে বর্ণনা করেছেন যে আল্লাহ পাকের যে ফেরেশতাগণ যে মৃত্যু দানের দায়িত্বে নিযুক্ত রয়েছেন তারা আত্মাগুলিকে গ্রহণ করেন এবং এই ক্ষেত্রে তারা কোন রকম ত্রুটি করেন না। তারপরে এই মৃত্যু দানের পরে কি অবস্থা হয়, আল্লাহ পাক বলছেন সুম্মা রুদ্দু ইলাল্লাহ, তারপরে এসব আত্মাকে আল্লাহ পাকের দিকে ফিরিয়ে নিয়ে আসা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের প্রত্যাবর্তন হয়। মাওলাহুমুল হক, যিনি তাদের বারহাক সত্য মাবুদ, আলালাহুল হুকম, সুতরাং একমাত্র ফয়সালা করার অধিকার সে আল্লাহ পাক রব্বুল আলামিন, একমাত্র ফয়সালার মালিক আদেশ নিষেধের মালিক আল্লাহ পাক। ওয়াহু আসরাউল হাসিবিন, এবং তিনি অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে ফিরে যেতে হবে এই আত্মাগুলিকে, এবং সেখানে গিয়ে আল্লাহ পাক দুইটি ক্ষেত্র রেখেছেন, একটি হচ্ছে এল্লিয়িন সম্মানজনক স্থান, এবং সেখানে আল্লাহ পাকের যারা নেক বান্দা সৎকর্মশীল মুমিন তাদের আত্মাগুলি অবস্থান করবে এই বরজাখের জীবনে। পক্ষান্তরে যেসব পাপিষ্ট বান্দা, যেসব হচ্ছে কাফের অস্বীকারী, যেসব হচ্ছে বহুত্ববাদী মুশরিক, আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের আত্মাগুলিকে সিজ্জিনে রাখবেন। ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি সিজ্জিন। আল্লাহ পাক বলেছেন সৎ কর্মশীলরা আল্লাহ পাকের উচ্চ স্থানে ইল্লিন অবস্থান করবে, আর যারা পাপিষ্ট গুনাহগার তারা আল্লাহ পাকের সিজ্জিনে আল্লাহ পাকের কারাগারে অবস্থান করবে। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে ইল্লিন দান করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহরি তাদউনাহু তাযাররুআন ওয়া খুফিয়া লাইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। হে নবী বলে দাও, যারা আল্লাহ পাককে অস্বীকার করে অথবা আল্লাহ পাকের সাথে শিরক করে এদেরকে জানিয়ে দাও, মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহর, স্থল এবং জলের অন্ধকারে কে তোমাদেরকে রক্ষা করে? সেখানে যখন বিপদে পড়ো, ঘূর্ণিঝড় উঠে যায়, তখন তোমাদেরকে কে রক্ষা করে? তাদউনাহু তাযাররুআন ওয়া খুফিয়া, তখন তোমরা বিনীত হয়ে এবং মনে মনে গোপনে আল্লাহ পাককে ডেকে থাকো। কারণ আরবের মুশরিকরা যখন বড় বিপদে পড়ত, যখন সমুদ্রের পথে সফর করত এবং দেখত যে তুফান উঠেছে, আর বাঁচা যাবে না, এই দেবী দেবতা বাঁচাতে পারবে না, এই বাতিল উপাস্যগুলি যেগুলি আমরা নিজের হাতে গড়ি আর নিজেই তাদের সেসবের উপাসনা করি আবার সেগুলিকে ফেলে দিই, তারা আমাদেরকে রক্ষা করতে পারবে না, তখন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা ডাকত। তাই আল্লাহ পাক বলছেন যে সে আল্লাহই তো তোমাদেরকে রক্ষা করে থাকে, লাইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। এবং তখন তোমরা বলে থাকো যে আল্লাহ যদি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে দেন তাহলে অবশ্যই আমরা কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু যখনই আল্লাহ পাক তোমাদেরকে সচ্ছলতা দান করেন, সুখ দান করেন, যখন তোমাদের বিপদ দূর করে দেন, তখন আবার ভুলে যাও, আবার শিরকে লিপ্ত হয়ে যাও, হুম বিরব্বিহিম ইউশরিকুন, তারপরে তারা আবার শিরক করা আরম্ভ করে। আল্লাহ পাক বলেছেন কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন সুম্মা আনতুম তুশরিকুন। হে নবী বলে দাও, আল্লাহই তোমাদেরকে এই রকমের বিপদ থেকে, সমুদ্র পথের বিপদ থেকে, ডুবে যাওয়া থেকে রক্ষা করেন, ওয়ামিন কুল্লি কারবিন, এমনকি সমস্ত বিপদ আপদ থেকে তোমাদেরকে সেই আল্লাহ রক্ষা করেন, সুম্মা আনতুম তুশরিকুন, তারপরে তোমরা আবার শিরক করে থাকো। মহান আল্লাহ ইরশাদ করেছেন যদি তোমরা এই রকমই করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে কোন রকমের শাস্তি দিতে সক্ষম। মহান আল্লাহ ইরশাদ করেছেন কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বাযাকুম বাআসা বাযা উনযুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী বলে দাও তাদেরকে, হুয়াল কাদিরু, আল্লাহ সেই সত্তা যিনি সক্ষম, আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে আযাব প্রেরণ করার ক্ষেত্রে আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে ওপর থেকে আসমানি শাস্তি দিয়ে ধ্বংস করে দেবেন, আওমিন তাহাতে আরজুলেকুম, অথবা তোমাদের পায়ের নিচে থেকে আল্লাহ পাক আজাব দিয়ে ধ্বংস করে দেবেন। আসমান থেকে আজাব, বিভিন্ন রকমের আল্লাহ পাকের আজাব, যখন বৃষ্টির প্রয়োজন নেই তখন বেশি বৃষ্টি দিয়ে, অথবা পাথর বর্ষণ করে, আগুন বর্ষণ করে, আরো বিভিন্ন রকমের আজাব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করতে পারেন। এইরকমই তোমাদের পায়ের তলা থেকে আজাব দিয়ে আল্লাহ ধ্বংস করবেন, ভূমিকম্প দিয়ে অথবা দুর্ভিক্ষ দিয়ে, এই রকমের যে কোনো আযাব হতে পারে, বন্যা দিয়ে প্লাবিত করে, আও ইয়ালবেসাকুম শিয়াআ, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দলে দলে বিভক্ত করে দেবেন। এই রকম আল্লাহ পাকের আযাব রয়েছে যে মানুষের অন্তরে মিল থাকবে না, একজনের আরেকজনের সাথে কোন রকমের অন্তরের মিল মহাব্বত হবে না, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভেদ সৃষ্টি করে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দলে দলে বিভক্ত করে দেবেন, এক দল আরেক দলের শত্রু হবে, একজন আরেকজনের শত্রু হবে, এইরকম আল্লাহ পাক বিপদ তোমাদেরকে দেবেন। ওয়ায়ুযীকা বাযাকুম বাসা বাজ, এবং তোমাদের এককে অপরের সংঘর্ষ এবং সংঘাতের আস্বাদন গ্রহণ করাবেন। মহান আল্লাহ বলছেন অনজুর, তুমি চিন্তা করে দেখো হে নবী, কাইফা নুসাররিফুল আয়াত, কিভাবে আমি আয়াতগুলিকে বিশদভাবে বর্ণনা করছি, লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে করে এরা বুঝতে পারে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াকাযযাবা বিহি কওমুকা ওয়া হুয়াল হক কুল লাস্তু আলাইকুম বিওয়াকিল। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জাতি কুরাইশরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তোমাকে এরা বিশ্বাস করে না, অথচ এটি হচ্ছে সত্য যা তুমি নিয়ে এসেছো, আল কোরআন নিয়ে এসেছো, তোমার এই রিসালাত হচ্ছে সত্য। কুল, হে নবী তাদেরকে বলে দাও, লাস্তু আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদের কর্মবিধায়ক নই, যে তোমাদের হিসাব নিকাশ আমাকে দিতে হবে, তোমাদের পুরো দায়ী দায়িত্ব আমার না, আমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদদাতা এবং সতর্ককারী, তোমাদের উপর আমি কর্মবিধায়ক নই। লিকুল্লি নবাইন মুস্তাকার ওয়া সাউফা তাআলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে প্রত্যেকটি সংবাদের একটি নির্ধারিত সময় রয়েছে, অর্থাৎ ভবিষ্যতের যেসব সংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসতে যাচ্ছে, তোমরা যদি খারাপ আচরণ করো, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসো, তোমরা যদি পরকালে বিশ্বাস না করো, আমাকে নবী রাসূল বলে মেনে না নাও, কোরআনী কারিমের প্রতি বিশ্বাস না করো, তাহলে প্রত্যেক সংবাদের যে ভবিষ্যৎ বাণী যেগুলি রয়েছে, যে ভবিষ্যতে এই হবে, এগুলির নির্ধারিত সময় রয়েছে, সেই সময়ে সেগুলি জানতে পারবে। যেমন কোন কবি বলেছে যে সাতুবদি লাকাল আইয়াম মা কুনতা জাহিলা, তুমি যা জানতে না তা যুগের আবর্তনে তোমার কাছে প্রকাশ পেয়ে যাবে এবং তুমি জানতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমই বদর, ওহুদ এবং খন্দক মক্কা বিজয়ের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহর শত্রুরা, আল্লাহর দিনের শত্রুরা লাঞ্ছিত অপদস্থ হইল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাই কেরাম মুহাজির আনসারগণ যাদেরকে দুর্বল মনে করা হচ্ছিল, যাদেরকে মনে করা হচ্ছিল যে এদেরকে নিশ্চিহ্ন করে দেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুস্পষ্ট বিজয় দান করলেন, সম্মানিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াইযা রাআইতাল্লাযীনা ইয়াখুযূনা ফী আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুযু ফী হাদীসিন গায়রিহি ওয়াইম্মা ইউনসিয়ান্নাকা শাইতানু ফালা তাকুদ বাদা যিকরা মাআল কওমিল যালিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন যে কিছু লোকেরা যখন আল্লাহ পাকের আয়াতকে, আল্লাহ পাকের বিধানকে নিয়ে ঠাট্টা মজাক করবে, তাদেরকে যখন দেখবে তখন তাদের সাথ দেবে না এবং তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নেবে। ওয়াইযা রাআইতাল্লাযীনা ইয়াখুযূনা ফী আয়াতিনা, হে নবী যখন তুমি দেখবে ওই সব লোকদেরকে যারা আমার আয়াত নিয়ে, আমার নাজিলকৃত বিধান নিয়ে উপহাসপূর্ণ আলোচনা করে, ঠাট্টা মজাকের আলোচনা করে, ফাআরিদ আনহুম তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, হাত্তা ইয়াখুযু ফী হাদীসিন গায়রিহি যতক্ষণ পর্যন্ত অন্য কোন আলোচনায় তারা নিজে ব্যস্ত না হবে, যতক্ষণ তারা কোন অন্য ভালো আলোচনায় না ব্যস্ত হবে, ভালো কোনো কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের মজলিসকে বয়কট করো। ওয়াইম্মা ইউনসিয়ান্নাকা শায়তান, যদি শয়তান তোমাকে এই ব্যাপারে ভুলিয়ে দেয়, ফালা তাকুদ বাদা যিকরা মাআল কওমি যালিমিন, স্মরণ করিয়ে দেওয়ার পরে জালেম সম্প্রদায়ের সাথে তুমি বসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ওয়া মা আলাল লাযিনা ইত্তাকুনা মিন হিসাবিহি মিন শাই, যারা আল্লাহ ভীরু তাদের উপর তাদের হিসাবের কোন দায়িত্ব নেই, যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, তাদের হিসাবের দায়িত্ব তাদের উপর নেই, ওয়ালাকিন যিকরা, তবে তাদের দায়িত্ব হচ্ছে উপদেশ দিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া, ভালো উপদেশ দেবে, আল্লাহ ইত্তাকুন হতে পারে তারাও সংযত হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়া যারিল লাযিনা ইত্তাখাযু দীনাহুম লাইবাম ওয়া লাহু ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া যাক্কির বিহি আন তুবসাল নাফসুম বিমা কাসাবাত লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফী আল আয়া। আল্লাহ পাক বলছেন যে হে নবী তুমি ওই সব লোকদেরকে ছেড়ে দাও যারা তাদের দিনকে খেল তামাশায় পরিণত করেছে, তাদের ধর্মকর্ম হচ্ছে খেল তামাশা করা, ঠাট্টা মজাক করা, পাপের কাজে লিপ্ত থাকা, কাউকে উপহাস করা, সত্য দিন নিয়ে উপহাসমূলক কথা বলা, এদেরকে তুমি ছেড়ে দাও। ওয়াগাররাতহুমুল হায়াতু দুনিয়া, পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছে, তারা দুনিয়ার গোলক ধাঁধায় পড়ে রয়েছে এবং মনে করে যে এই দুনিয়ার ভোগ বিলাসী হচ্ছে আসল। ওয়াজাক্কির বিহি, এবং এই কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দান করো, আন তুবসাল নাফসুম বিমা কাসাবাত, কোন ব্যক্তির উপর আজাব আপতিত হওয়ার পূর্বেই, আন তুবসাল নাফসুম বিমা কাসাবাত, যে কোনো ব্যক্তির যে কর্ম করেছে, পাপ করেছে, তার কারণে ধ্বংস যেন না হয়ে যায়, সেই জন্য তাদেরকে উপদেশ দাও, যখন তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে তাদের উপর আজাব এসে পড়বে, লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি, তখন আল্লাহকে বাদ দিয়ে তাদের না কোনো বন্ধু পাবে আর না কোনো সুপারিশকারী পাবে। ওয়াইন তাআদিল কুল্লা আদলিন লা ইউখাজ মিনহা, আর তারা যদি সমস্ত কিছু নিজের মুক্তিপণ হিসাবে পেশ করতে চায় তাও তা গ্রহণ করা হবে না, যখন আল্লাহর পক্ষ থেকে আজাব চলে আসবে, ইহকালের আজাব অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পরকালের আজাব রয়েছে, মৃত্যু যখন চলে আসবে তারপরে না কোনো কেউ সুপারিশ করার হবে আর না কোন রকমের মুক্তিপণ গ্রহণ করা হবে। উলাইকাল্লাযীনা উবসুলু বিমা কাসাবু, এরাই তো তারা যাদেরকে তাদের কৃতকর্মের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে। লাহুম শারাবুম মিন হামিম ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন, তাদের জন্য উত্তপ্ত পানীয় রয়েছে, তাদের জন্য গরম পানি পেশ করা হবে পানীয় হিসাবে, ওয়া আযাবুন আলীম, এবং বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তাদের কুফুরির কারণে। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন, কুল হে নবী বলে দাও, আনাদু মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা, আমি কি ওই সবকে আহ্বান করব, ওই সব দেবদেবীর আমি উপাসনা করব যা আমাদের ক্ষতিও করতে পারে না, আমাদের লাভেও আসতে পারে না, মা লা ইয়ানফাউনা যা আমাদের কাজেও আসতে পারে না, কোনো উপকার করে দিতে পারে না, ওয়া লা ইয়াদুররুনা আর আমাদের কোনো ক্ষতিও করতে পারে না। ওয়া নুরাদ্দু আলা আকাবিনা বাদা ইয হাদানাল্লাহ, আর আমরা কি পৃষ্ঠ দেশ দেখিয়ে ফিরে যাব, সত্য দিন থেকে ফিরে যাব আল্লাহ পাকের হিদায়তের পরে? আল্লাহ পাক তো আমাদেরকে সত্য পথ দেখিয়েছেন। কাল্লাযী ইসতাহওয়াতহু শায়াতীনু ফিল আরদি হাইরানা, ওই ব্যক্তির মতো যে ব্যক্তিকে শয়তান বিভ্রান্ত করে দিয়েছে, যে ব্যক্তিকে শয়তান বিভ্রান্ত করে দিয়েছে পৃথিবীতে, রাস্তা হারিয়ে ফেলেছে সে, এবং সেই ব্যক্তি হায়রান অর্থাৎ সেই ব্যক্তি বিব্রত অবস্থায় রয়েছে এবং সঙ্গী হারা হয়ে গেছে, হতভম্ব হয়ে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলমিন তুলনা করেছেন, একজন মানুষ যখন সঠিক হেদায়ত পেয়ে যাবে, হেদায়ত পাওয়ার পরে যদি ইসলাম থেকে ফিরে যায়, তাহলে ওই ব্যক্তির মতো যে ব্যক্তিকে জিন শয়তান রাস্তা হারিয়ে দিয়ে ভুলিয়ে নিয়ে গেছে এবং সাথী সঙ্গী থেকে আলাদা হয়ে গেছে, একা পড়ে গেছে, সাথী সঙ্গী সব তাকে ছেড়ে কোথাও চলে গেছে। আল্লাহ পাক বলেছেন, লাহু আসহাবুন ইয়াদউনাহু ইলাল হুদা, তার সাথী সঙ্গীরা রয়েছে যারা তাকে খোঁজাখুঁজি করছে এবং তাকে সঠিক রাস্তার দিকে ডাকছে। ওই রকমই আমাদের সাথী সঙ্গী রয়েছে, সঠিক রাস্তার দিকে আহ্বান করছে, আমরা সঠিক রাস্তা ছেড়ে কি আমরা বিভ্রান্তির পথের দিকে চলে যাব? আল্লাহ পাক বলেছেন, এতে না, লাহু আসহাবুন ইয়াদউনাহু ইলাল হুদা, এতে না, এসো আমাদের কাছে এসো, রাস্তা যে হারিয়ে ফেলেছে একা তাকে বলছে যে এসো। কুল হে নবী বলে দাও, ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের হিদায়তই হচ্ছে আসল হিদায়ত, আল্লাহ প্রদত্ত দিক নির্দেশনা হচ্ছে আসল দিক নির্দেশনা। ওয়া উমিরনা লিনুসলিম রব্বিল আলামিন, এবং আমাদেরকে আদেশ করা হয়েছে যাতে করে বিশ্ব জাহানের যিনি প্রতিপালক তার জন্য আমরা আত্মসমর্পণ করি। ওয়ান আকিমুস সালাত ওয়াত্তাকুহু ওয়া হুয়া আল্লাযী ইলাইহি তুহশারুন, আর আল্লাহ পাক আরো আদেশ করেছেন যে যাতে করে নামাজ কায়েম করো, আমরা যেন নামাজ কায়েম করি, ওয়াত্তাকু এবং তাকে ভয় করো, ওয়া হুয়া আল্লাযী ইলাইহি তুহশারুন, তার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে। ওয়া হুয়া আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, কওলুহুল হাক ওয়া লাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস সূরি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়া হুয়াল হাকীমুল খাবীর। মহান আল্লাহ সূরা আনআমের আয়াত নম্বর 73 এ ইরশাদ করছেন, ওয়া হুয়া আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক, আল্লাহ সেই সত্তা যিনি আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন বিল হাক, সত্যিকারভাবে, সত্যিকারভাবে অর্থাৎ নিরর্থক আল্লাহ পাক সৃষ্টি করেননি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ পাক অন্য আয়াতে ইরশাদ করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এই ধারণা করেছো যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি উদ্দেশ্যবিহীন, এমনিতেই সৃষ্টি করেছি? ওয়া ইয়াউমা ইয়াকুলু, আর সেই দিনকে স্মরণ করো যখন তিনি বলবেন কুন, হয়ে যাও, ফায়াকুন, তখন হয়ে যাবে, যখন আসমান জমিন ধ্বংস হওয়ার আল্লাহ পাক আদেশ করবেন তখন তা ধ্বংস হয়ে যাবে। কওলুহুল হাক, আল্লাহ পাকের বাণী হচ্ছে চিরসত্য, আল্লাহ পাকের বিধান হচ্ছে চিরসত্য। ওয়ালাহুল মুলক, এবং সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ পাকের জন্য। ইয়াউমা ইউনফাখু ফিস সূর, স্মরণ করো সেই দিনকে যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের ফেরেশতা, তাকে আল্লাহ পাক নিযুক্ত রেখেছেন এই দায়িত্বে যে তিনি সিংহায় ফুৎকার দিবেন, যখন সিংহায় ফুৎকার দিবেন তিনি, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে জ্ঞানী। ওয়া হুয়াল হাকীমুল খাবীর, এবং তিনি প্রজ্ঞাময় এবং সবকিছুর সূক্ষ্ম খবর রাখেন। মহান আল্লাহ তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দলালিম মুবীন। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযারকে বলেছিলেন, আর কোরআনে কারিমে তার পিতার নাম আযার বলা হয়েছে, সুতরাং এটি হচ্ছে ঠিক, যদিও কোন কোন তাফসীর কিতাবে অন্য কোন নাম বলা হয়েছে এবং তারা বলেছে সেটি ছিল নাম আর এটি ছিল উপাধি। যাই হোক, আল্লাহ পাক আযার বলেছেন, সুতরাং তার বাবা আযার। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আযারকে বললেন যে পিতা আযার শুধু পুতুলিক ছিল না, পুতুলের পূজারী ছিল না, বরং পুতুল মূর্তি নিজের হাতে তৈরি করত। আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আব্বা, তুমি কি এই প্রতিমাগুলোকে উপাস্য হিসাবে গ্রহণ করে নিয়েছ, এগুলির পূজো পাঠ তুমি করছো? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দলালি মুবীন, আমি তোমাকে এবং তোমার জাতিকে সুস্পষ্ট গুমরাহিতে দেখতে পাচ্ছি, একেবারে ভুল পথে রয়েছ। আল্লাহ ফাকর রব্বুল আলম তারপর ইরশাদ করেছেন ইব্রাহিম আলিহিস সালামকে কিভাবে সম্মানিত করলাম, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, আর এইভাবে আমি ইব্রাহিম আলাইহিসসালামকে আসমান এবং জমিনের যে রাজ্যের ব্যবস্থাপনা রয়েছে তা আমি দেখিয়ে দিলাম মালাকুত। আর কেউ কেউ মালাকুতরা তাফসির করেছেন মাখলুকাত বলে, অর্থাৎ আসমান জমিনে যত আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখিয়ে দিলেন। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে তিনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, একবার যখন রাতের অন্ধকার ছেয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে রাতের অন্ধকার যখন ছেয়ে গেল, রাআ কাওকাবা, তারকা রাজির দিকে দেখলেন তিনি। কালা, তখন বললেন হাযা রাব্বি, এগুলি বা এই তারকাই মনে হয় আমার রব। ফালাম্মা আফালা, যখন তারকাগুলি ডুবে গেল, তখন তিনি বললেন লা উহিব্বুল আফেলিন, যেসব ডুবে যায় অস্তমিত হয়ে যায় সেগুলিকে আমি পছন্দ করি না, সেগুলি আমার প্রভু প্রতিপালক হতে পারে না। ফালাম্মার আল কামারা বাজেগা, যখন তিনি চাঁদকে দেখলেন উজ্জ্বল হয়ে উঠতে, চাঁদ যখন উজ্জ্বল হয়ে উঠল পূর্ণিমার রাতের চাঁদ, কালা হাযা রাব্বি, তখন তিনি বললেন এই চন্দ্রই মনে হয় আমার রব। ফালাম্মা আফালা, চন্দ্রই হয়তো আমার রব। ফালাম্মা আফালা, যখন তাও অস্তমিত হয়ে গেল, কাল, তখন বললেন লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যদি আমার প্রতিপালক আমাকে সঠিক রাস্তা না দেখান তাহলে আমি পথভ্রষ্ট জাতিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগা, যখন তিনি সূর্যকে উজ্জ্বল উদিত হইতে দেখলেন, তখন বললেন হাযা রাব্বি, এটি আমার প্রতিপালক, এই হচ্ছে আমার রব। হাযা আকবার, কারণ এটা হচ্ছে অনেক বড়, সবকিছুর চাইতে বড় দেখছি। ফালাম্মা আফালাত, যখন এই সূর্য অস্তমিত হয়ে গেল সন্ধ্যেবেলা, কাল, তখন বললেন তিনি ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, ইন্নি বারিউ মিম্মা তুশরিকুন, তোমরা যা শিরক করো তা থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি। এই কথাগুলি ইব্রাহিম আলাইহিস সালাম কখন বলেছিলেন, এই ক্ষেত্রে দুটি মত রয়েছে। কারো মতে সেটা ছিল বাল্যজীবনের কথা, যখন তিনি সন্দিহান হয়ে আমার স্রষ্টা কি হইতে পারে, আমার সৃষ্টিকর্তা কি হইতে পারে, আমার প্রভু কি হইতে পারে, এই সম্পর্কে তিনি চিন্তা ভাবনা করছিলেন, এটা কেউ কেউ বলেছেন। তবে এর শেষ অংশটুকু যাতে তিনি বলছেন কালা ইয়া কওমি ইন্নি বারিউ মিম্মা তুশরিকুন, আমার সম্প্রদায়, যা তোমরা শিরক করে থাকো, যেসব আল্লাহ ছাড়া অন্যের তোমরা উপাসনা করে থাকো, তা থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি, এর দ্বারা বোঝা যায় যে এটা বাল্যজীবনের ঘটনা ছিল না, বরং যখন জাতির সাথে তর্ক বিতর্ক চলছিল, জাতিরা শিরকের দিকে ডাকছিল আর তিনি তৌহিদ আল্লাহর একত্বের দিকে ডাকছিলেন, তখন তিনি বলেছিলেন তাদের সামনে যে এই তারকা কি আমার রব হইতে পারে, এ তো ডুবে গেল, অস্ত হয়ে গেল, তাহলে এই তারকা তো আমার রব হইতে পারে না। চন্দ্রের দিকে দেখলেন এবং বললেন জাতিকে যে চাঁদ কি আমার প্রভু হইতে পারে, যে সবের পূজা তোমরা করে থাকো, চাঁদও তো অস্তমিত হয়ে গেল, সূর্যেরও ওই অবস্থা। তারপরে তিনি বলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, নিঃসন্দেহে আমি আমার মুখমন্ডলকে ফিরিয়ে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ পাক আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যে, হানিফা একনিষ্ঠ হয়ে, ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের দলভুক্ত নই। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াহাজ্জাহু কওমুহ, এই ক্ষেত্রে যখন তিনি তাওহীদের কথা পেশ করলেন, আল্লাহর একত্বের কথা পেশ করলেন, শিরকে বর্জন করলেন এবং যারা শিরক করে তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করলেন, তখন তার জাতি, তার বাবা, তার জাতি তার সাথে বিতর্কে জড়িয়ে পড়ল, তর্ক বিতর্ক শুরু করল। এর দ্বারা বোঝা যায় যে যারা বাতিলপন্থী তাদের কাছেও কিছু বাতিল দলিল প্রমাণ রয়েছে, অযৌক্তিক কথা রয়েছে যেগুলি যুক্তি হিসাবে পেশ করে। যেমন এক শ্রেণীর বাতিলপন্থীরা যারা নিজের হাতে গড়ে নিজেই সেগুলির উপাসনা করে, বলে যে এগুলি তো আমরা দেখে শুনে আমরা এদেরকে ডাকছি এবং দেখে শুনে আমরা এগুলির উপাসনা করছি, আর তোমরা তো এমন কিছুর ইবাদত করো যা তোমরা দেখো না। তো এই ধরনের বাতিলপন্থীদের নানান কথা রয়েছে। এই রকমের যে কোনো বিদাতপন্থী হোক না কেন, যে কোনো বাতিলপন্থী হোক না কেন, তারা অর্থ বিকৃতি করে বিভিন্নভাবে তারা নিজের যে বাতিল মতবাদ রয়েছে সেগুলিকে বলিষ্ঠ করার চেষ্টা করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের মুশরিক জাতি চেষ্টা করেছিল, তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আতুহাজ্জুনি ফিল্লাহ, আল্লাহ সম্পর্কে তোমরা আমার সাথে তর্ক বিতর্ক করছো, ওয়াকাদ হাদানি, অথচ আল্লাহ পাক আমাকে হিদায়াত দান করেছেন, ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, আর যেই শিরক করে থাকো, আর যেগুলিকে তোমরা শরীক করে থাকো, এইসব দেবদেবী, একে আমি ভয় করি না, এইসবকে আমি ভয় করি না, ইল্লা ইয়াশা রাব্বি শায়, তবে আমার প্রতিপালক যদি কোনো অনিষ্ট চান তাহলে সেটা হইতে পারে, কিন্তু তোমরা বলবে যে এই তোমাদের যেগুলি মাবুদ রয়েছে, তোমাদের যেগুলি উপাস্য রয়েছে, এগুলি আমার ক্ষতি করে দেবে আর আমার ওপর তাদের কোন অভিশাপ লেগে যাবে, এগুলি ভ্রান্ত কথা, এসব আমি ভয় করি না। এইরকমই আজকাল এক শ্রেণীর লোকের রয়েছে যারা আল্লাহ ছাড়া অন্যকে ভয় করে থাকে আর মনে করে যে সেসব আস্থানায় না গেলে আমাদের ক্ষতি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলছেন যে ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, যেসবকে তোমরা শরীক করে থাকো, যেসবকে তোমরা উপাস্য বানিয়ে নিয়েছো, সেগুলিকে আমি ভয় করি না। ইল্লা ইয়াশা রব্বি শাইআ, আল্লাহ যদি কিছু চান সেটা আলাদা কথা। ওয়াসিআ রব্বি কুল্লা শাইইন ইলমা, আমার প্রতিপালক সমস্ত বস্তুকে তার জ্ঞান দিয়ে পরিব্যাপ্ত করে রেখেছেন। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিতে চাও না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের আয়াত নম্বর 81 তে ইরশাদ করেছেন ওয়া কাইফা খাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুন আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা ফাআইয়ুল ফারীকাইন আহাক্কু বিল আমনি ইন কুনতুম তাআলামুন। এখানে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কথাই বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জাতি ওয়া কাইফা খাফু মা আশরাকতুম, যে সবকে তোমরা আল্লাহর শরীক সাব্যস্ত করেছো, আল্লাহর অংশীদার স্থাপন করেছো, যে সবের তোমরা উপাসনা করে থাকো, সেগুলিকে আমি কি করে ভয় করতে পারি? ওয়ালা তাখাফুন আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, আর তোমরা আল্লাহ পাক যিনি সর্বশক্তিমান, যিনি সবকিছুর সৃষ্টিকর্তা, তার সাথে তোমরা শিরক করেছো, এতে তোমরা ভয় করো না। মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, এই সম্পর্কে আল্লাহ পাক কোনো তোমাদের কাছে দলিল সনদ প্রমাণ নাজিল করেননি। শিরকের ধর্ম, বহুত্ববাদের ধর্ম কখনো আল্লাহ পাক নাজিল করেননি, এগুলি হচ্ছে মানব রচিত। ফাইয়ুল ফারিকাইন আহাক্কু বিল আমনি, দুইটি দলের মধ্যে কোন দলটি নিরাপত্তার বেশি অধিকারী? এক দল হচ্ছে বহুত্ববাদী আর এক দল হচ্ছে একত্বের প্রতি বিশ্বাসী, কোন দলটি নিরাপদ বেশি হতে পারে? ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো তাহলে সত্য কথা তোমরা তুলে ধরো। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান নিয়ে এসেছে। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানকে জুলমের সাথে মিশ্রিত করেনি, তাদের ঈমানকে জুলম দিয়ে কলুষিত করেনি। উলাইকা লাহুমুল আমনু, এদেরকে আল্লাহ পাক দুইটি তার নিয়ামত দান করবেন। একটি হচ্ছে আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তা দান করবেন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। আল্লাহ পাক নিরাপত্তার কথা বলেছেন, বলেননি যে ইহকালের অথবা পরকালের। সুতরাং যেই ব্যক্তি একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাসী হবে আর জীবনকে শিরক মুক্ত করবে, নিজের আকীদা, নিজের আমলকে, নিজের কথাকে, নিজের ভাষাকে, সার্বিক জীবনে শিরক মুক্ত হয়ে আল্লাহর জন্য তাওহীদকে প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করবেন ইহ জগতে আল্লাহ পাকের আজাব থেকে। এবং যেই দেশে তাওহীদ প্রতিষ্ঠা হবে সেই দেশে আল্লাহ পাক নিরাপত্তা দান করবেন। আর এর বাস্তব প্রমাণ হচ্ছে আজকে সৌদি আরব, যে সৌদি আরবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হয় না, না কোনো বুজুর্গকে সেজদা করা হয়, না কোনো উপাস্যকে সেজদা করা হয় আল্লাহ পাককে ছাড়া। সুতরাং দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি নিরাপত্তা আজকে এই দেশে আছে, যে দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন হারমাইন শরীফাইন রেখেছেন। এইরকমই পরকালের নিরাপত্তা, আল্লাহর আজাব থেকে, জাহান্নাম থেকে, বিচার দিবসের বিপদ থেকে আল্লাহ পাক নিরাপদ রাখবেন, যদি ইমানকে সুন্দর করে নেই, অর্থাৎ সৎকর্মশীল হয়ে যায় ইমানের সাথে, ইমানের দাবির সাথে, এবং তার সাথে সাথে ছোট শিরক বড় শিরক সমস্ত জুলম অত্যাচার, আল্লাহর হকের ক্ষেত্রে জুলম আর মানুষের হকের ক্ষেত্রে জুলম, সমস্ত জুলম থেকে যদি বিরত হয়ে যায় মানুষ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালেরও নিরাপত্তা দান করবেন। এখানে জুলমের তাফসীর শিরক দিয়ে করা হয়েছে, কারণ জুলম এখানে অনির্দিষ্ট করে বর্ণনা করা হয়েছে, আর জুলম হচ্ছে সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক। যেমন আল্লাহ পাক সূরা লোকমান বলেছেন ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহাপাপ, সবচেয়ে বড় জুলম। আল্লাহর হকের ক্ষেত্রে এবং আল্লাহর হক নিয়ে তার অসহায় সৃষ্টিকে দিয়ে দেওয়া, এ হচ্ছে সবচেয়ে বড় জুলম। তাহলে বড় জুলম থেকে যদি কোন জাতি বেঁচে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় শাস্তি থেকে বাঁচিয়ে রাখবেন এবং তাদেরকে নিরাপত্তা দান করবেন। আর যদি কোন ব্যক্তি বড় জুলম অর্থাৎ শিরক থেকেও বেঁচে থাকে আর অন্যান্য জুলম আল্লাহর হকের ক্ষেত্রে, ইবাদত বন্দেগির ক্ষেত্রে, ফরজ আজে পালন করার ক্ষেত্রে জুলম থেকে বেঁচে থাকে, অন্যায় থেকে বেঁচে থাকে, আর হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে জুলম থেকে বেঁচে থাকে, মানুষের ওপর জুলম করা থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণরূপে নিরাপত্তা দান করবেন। ওহম মুহতাদুন, এবং দ্বিতীয় আল্লাহ পাকের নিয়ামত হবে যে যারা ইমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটাবে না, শিরকের সংমিশ্রণ ঘটাবে না, তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। আল্লাহ পাক তার নিশ্চয়তা দান করেছেন। পক্ষান্তরে যাদের আকীদা আমল শিরক থাকবে তারা নিরাপদ নয় আল্লাহ পাকের আজাব থেকে ইহকাল পরকালের, এবং তারা সঠিক পথের উপর নয় বরং তারা ভ্রান্ত পথে রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকিমুন আলীম। আর এই হচ্ছে আমার দলিল প্রমাণ যা আমি প্রদান করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতির বিরুদ্ধে। এই তৌহিদের জ্ঞান আমি দান করেছিলাম, নারফাউ দারাজাতিম মান নাশা, আর আমি বহু মর্যাদা উঁচু করে থাকি যার চাই। ইন্না রাব্বাকা হাকিমুন আলীম, নিশ্চয়ই হে নবী তোমার প্রতিপালক প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ইসহাক এবং ইয়াকুব দান করেছিলাম, ইসহাক তার ছেলে এবং ইয়াকুব তার ছেলের ছেলে ইসহাক আলাইহিস সালামের ছেলে। কুল্লান হাদাইনা, এবং তাদের প্রত্যেককে আমি সঠিক পথ দেখিয়েছিলাম। নূহান হাদাইনা, এবং নূহ আলাইহিস সালামকে আমি সঠিক পথ দেখিয়েছিলাম। মিন কাবলু, এর পূর্বে। ومن ذريته داوود وسليمان وايوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين। এবং তার সন্তানদের মধ্য থেকে, তার বংশধর থেকে, নূহ আলাইহিস সালামের বংশধর থেকে হতে পারে, কোন কোন তাফসীর কারগণ বলেছেন, কারণ যে কাছের আয়াত রয়েছে তাতে নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের। কেউ কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে দাউদ আলাহ ইসলামকে নবী করে পাঠিয়েছি, সুলাইমানকে আমি নবী করেছি, আইয়ুব আলাহ ইসলামকে, ইউসুফকে, মুসা, হারুন, এই সকল নবী এবং রাসুলগণকে আমি প্রেরণ করেছি। ওয়াকা যালিকা নাজিজুল মুহসিনিন, এবং তাদেরকে হিদায়ত দান করেছি, আর এই রকমই আমি সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দেব। আল্লাহ পাক তারপর বলছেন, ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন। আর যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস আলাইহিমুস সালাম, এরা সকলেই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, ওয়া ইসমাঈল ওয়া ইয়াসা ওয়া ইউনূস ওয়া লূতান ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। ইসমাঈল, ইয়াসা, ইউনূস এবং লূত, এ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম বলছেন আল্লাহ পাক, ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, এদের প্রত্যেককে সারা বিশ্ব জাহানের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম, তাদেরকে সেই জামানায় আপন আপন যুগে সমস্ত মানুষের উপর, সমস্ত সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম, তাদেরকে নবুয়াত দিয়ে এবং তাদেরকে আমি আমার ওহি দিয়ে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, আমিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিল মুস্তাকিম। তাদের পূর্বপুরুষদের মধ্য থেকে এবং তাদের সন্তানদের মধ্য থেকে, তাদের ভাইদের মধ্য থেকে, ওয়াজতাবাইনাহুম, তাদেরকে মনোনীত করেছিলাম, ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিল মুস্তাকিম, এবং তাদেরকে সহজ সরল পথের দিক নির্দেশনা দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে সূরে আনআমের আয়াত নম্বর 83 থেকে শুরু করে 86 পর্যন্ত 18 জন নবীর কথা উল্লেখ করেছেন। কোরআনে কারিমে মোট 25 জন নবীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, তার বেশি নবীর নাম ধরে আল্লাহ পাক উল্লেখ করেননি, বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ নাম নাকসুসুম আলাইক। আর অনেক নবীর রাসূল রয়েছেন যাদের কাহিনী হে নবী তোমার কাছে আমি বর্ণনা করিনি। তার মধ্যে 18 জন নবীর কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন, যালিকা হুদাল্লাহ, এবং তারপর বলছেন এই হচ্ছে আল্লাহ পাকের দিক নির্দেশনা, হিদায়াত, ইয়াহদি বিহি মান ইয়াশা মিন ইবাদি, তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছে আল্লাহ হিদায়াত দান করে থাকেন। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর কথা আল্লাহ পাক উল্লেখ করার পরে বলছেন এরাও যদি শিরক করতেন, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যা কিছু তারা কর্ম করেছিল সবকিছুই ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন, উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুয়া ফাইন ইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এরাই তো সেই লোকেরা যাদেরকে আমি কিতাব দান করেছি, ওয়াল হুকমা, এবং আমি বিচার ক্ষমতা দান করেছি, ওয়ান নুবুয়া, এবং তাদেরকে আমি নবুয়াত দান করেছি, ফাইন ইয়াকফুর বিহা হাউলাই, যদি এসবকে এরা অস্বীকার করে, অর্থাৎ এই মুশরিকেরা অস্বীকার করে, ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন, তাহলে তাদের উপর এমন এক জাতিকে আমি সুপর্দ করে দেব, তাদের উপর এমন এক জাতিকে চাপিয়ে দেব, লাইসু বিহা বিকাফিরিন, যারা এসবের সাথে কুফরি করবে না, এসবকে অস্বীকার করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা আল্লাযীনা হাদাল্লাহ, এরাই তো তারা যাদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেছেন, সত্য পথ দেখিয়েছেন, ফাবি হুদাহ মুক্তাদি, সুতরাং হে নবী তাদের দিক নির্দেশনার অনুসরণ করো, তাদের হিদায়াতকে তুমি ফলো করো। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, হে নবী বলে দাও যে তোমাদেরকে যে আমি আল্লাহর দিনের দিকে দাওয়াত দিচ্ছি, সত্য পথের দিকে আহ্বান করছি, এর উপর কোনো পারিশ্রমিক চাই না, ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, এটি হচ্ছে সারা বিশ্ব জাহানের জন্য উপদেশ স্বরূপ। আল্লাহ ফাকর রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ইজ ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই কুল মান আনজালাল কিতাবা আল্লাযী জাআ বিহি মূসা নূরান ওয়া হুদাল লিন-নাস তাজআলুনাহু ক্বারাতিসা তুবদূনা ওয়া তুখফূনা কাসীরা ওয়া উল্লিমতুম মা লাম তাআলামু আনতুম ওয়া লা আবাউকুম কুলিল্লাহ সুম্মা যারহুম ফী খাওযিহিম ইয়ালআবুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের যথাযথ মর্যাদা দেয়নি, আল্লাহ পাকের যে মর্যাদা রয়েছে আল্লাহ পাকের কোনো অংশে নেই, আল্লাহ ফাকর রব্বুল আলমের সুন্দর সুন্দর গুণ রয়েছে, আল্লাহ ফাকর রব্বুলের সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, এই যথাযথ মর্যাদা মুশরিক যারা যারা বহুত্ববাদী তারা দেয়নি, যার ফলে তারা শির করে ফেলেছে। ইদ কালু, যখন তারা বলেছিল মা আনজালাল্লাহু আলা বাশারি মিন শাই, কোন মানুষের উপর আল্লাহ কোনো কিছু নাজিল করেননি, তারা আল্লাহ ফাকের বিধানকে মানতে অস্বীকার করেছিল। কুল, হে নবী বলে দাও, মান আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা, সেই কিতাবকে কে কোন সত্তা নাজিল করেছেন, যে কিতাবকে নিয়ে মূসা আলাইহিস সালাম এসেছিলেন, যে কিতাব ছিল নূর জ্যোতি, ওয়া হুদাল লিন-নাস, মানব জাতির জন্য ছিল দিক নির্দেশনা, তাজআলুনাহু ক্বারাতিসা, যা তোমরা কাগজে লিখে থাকো, তুবদূনাহা, এবং তা প্রকাশ করো, ওয়া তুখফূনা কাসীরা, এবং তার অধিকাংশ বিধিবিধানগুলিকে সত্যগুলিকে তোমরা গোপনে রাখো, যেমন তারা সংসারের যে বিধানটি ছিল তাওরাতে তা গোপন করার চেষ্টা করেছিল। এই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর ভবিষ্যৎবাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যে ভবিষ্যৎবাণী তাওরাতে ছিল সেগুলিকে তারা লুকিয়ে রেখেছিল এবং জাতিকে জানতে দেয়নি। ওয়া উল্লিমতুম মা লাম তাআলামু আনতুম ওয়া লা আবাউকুম, তোমাদেরকে এমন জ্ঞান দেওয়া হয়েছিল যা তোমরা জানতে না এবং তোমাদের পূর্বপুরুষরাও জানত না। কুলিল্লাহ, হে নবী বলে দাও, একমাত্র আল্লাহ, আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ মূসা আলাইহিস সালামের উপর কিতাব নাজিল করেছেন। সুম্মা যারহুম ফী খাওযিহিম ইয়ালআবুন, তারপর তাদেরকে তাদের বাতিল ভ্রান্ত মতবাদে ছেড়ে দাও, তাতে তারা খেলাধুলা করতে থাক। মহান আল্লাহ ইরশাদ করেছেন, হাযা কিতাবুন আনজালাল্লাহু মুবারাক, এই কিতাব যা আমি নাজিল করেছি আল কোরআন, সে হচ্ছে বরকতময় কিতাব। আল্লাহ ফাকর রব্বুল তাওরাতের সাথে সাথে আল কোরআনের কথা বর্ণনা করেছেন, যাতে করে কোরআনে কারীমের প্রতি তাদের ঈমান আসে, যে তাওরাতের প্রতি যে ঈমান নিয়ে এসেছো, সেই আল্লাহ ফাকর রব্বুল আলামিন যিনি তাওরাত নাজিল করেছেন তিনি কোরআনুল কারীম নাজিল করেছেন বরকতময় করে। মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাই, পূর্বে যে কিতাব এসেছে, যে বিধান এসেছে তার সত্যায়নকারী রূপে। বলে তুনজেরা উম্মাল কুরা ওমান হাওলাহা, আর জাতি করে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মক্কাবাসীকে এবং মক্কার আশেপাশে যেসব মানুষ রয়েছে তাদেরকে সতর্ক সাবধান করো। আল্লাহ পাক কোরআনে কারিমে মক্কার নাম উম্মুল কুরা উল্লেখ করেছেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরা, এবং যারা পরকালকে বিশ্বাস করে, ইউমিনুনা বিহি, তার প্রতি ঈমান নিয়ে আসবে, এই কোরআনে কারিমের প্রতি ঈমান নিয়ে আসবে। ওহুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এবং পরকালের প্রতি যদি ঈমান থাকে তাহলে তারা নামাজের সুরক্ষা করবে। তাহলে আজকাল মুসলিম উম্মায় এক শ্রেণীর লোকেরা যারা ঈমানের তো দাবি করে, পরকালে বিশ্বাস আছে, জান্নাত জাহান্নামে বিশ্বাস আছে, নামাজ পড়ে না, তারা আপন দাবিতে মিথ্যুক। আল্লাহ পাক বলছেন যারা পরকালে বিশ্বাসী তারা কোরআনে কারিমও বিশ্বাস করবে এবং তারা নামাজের হেফাজত করবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমান আযালামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাই, ওর চাইতে বড় জালেম আর কি আছে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা বলে যে আমার কাছে ওহী এসেছে, মিথ্যা নবী হওয়ার দাবি করে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুসাইলামা মিথ্যু কাযাব নবী হওয়ার দাবি করেছিল, আসওয়াদ আনাসি মিথ্যা নবী হওয়ার দাবি করেছিল। আল্লাহ পাক বলছেন ওয়া লাম ইউহা ইলাইহি, অথচ তার কাছে কোনো ওহী আসেনি। অমান কাল, আর যে ব্যক্তি বলবে সাউনজিল মিসলা মা আনজালাল্লাহ, এবং আল্লাহ যা নাজিল করেছেন ওই রকম আমিও নাজিল করতে পারবো, অর্থাৎ এইরকম রচনা করতে পারবো। তারা ইদ যালিমুনা ফি গামারাতিল মউত, আল্লাহ পাক বলছেন তুমি যদি দেখতে জালেমদেরকে মৃত্যুর যন্ত্রণায়, ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম, এবং ফেরেশতারা তাদের হাতগুলিকে সম্প্রসারিত করে রাখবে তাদের আত্মাগুলিকে গ্রহণ করার জন্য, আখরিজু আনফুসাকুম, এবং তাদেরকে ধমক দিয়ে বলবে যে তোমাদের আত্মাগুলিকে বের করে দাও, কোথায় পালাচ্ছ, আলিয়ামা তুজাউন আযাবাল হুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর আযাব শাস্তি দেওয়া হবে, বিমা কুনতুম তাকুলুন আলাল্লাহি গায়রাল হক, কারণ তোমরা আল্লাহ সম্পর্কে অসত্য কথা মিথ্যা কথা বলছিলে, কুনতুম আয়াতিহি তাস্তাকবিরুন, এবং আল্লাহ পাকের বিধান থেকে তোমরা অহংকার প্রদর্শন করছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম শাস্তি দেবেন কাফেরদেরকে যারা অস্বীকার করেছে, এবং মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণায় এইরকম ফেরেশতারা তাদেরকে ধমক দেবেন। এখানে আমার আজকের তাফসীর শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বলার এবং তার প্রতি চলার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم ولقد جئتمونا فرادى كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم الله پاك سورة انعامر آيات نمبر 94 ارشاد کرسن ولقد جئتمونا فرادى كما خلقناكم أول مرة هي مانوش তোমরা নিঃসন্দেহে আমার কাছে একা একা এসেছো। কিয়ামতের দিন আমরা প্রত্যেকে আল্লাহর সামনে একা হাজির হব। আল্লাহ পাক এই বিষয়টিকে এখানে তুলে ধরেছেন। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি আমি। প্রথমবার প্রত্যেকে পৃথিবীতে একা এসেছে এবং একাই নিজ নিজ কবরে যেতে হবে, একাই আল্লাহ পাকের দরবারে হাজির হইতে হবে। মহান আল্লাহ সূরা মারিয়াম ইরশাদ করেছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান জমিনে যে কেউ আছে আল্লাহর সামনে আল্লাহর গোলাম হয়ে আল্লাহর দাস হয়ে হাজির হবে। ও কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফরদা, আর প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন বিচার দিবসে একা একা আসবে, কেউ কোনো সঙ্গী নিয়ে আসার কোনো ক্ষমতা রাখবে না। পৃথিবীতে যারা ওই রকম প্রভাবশালী লোক একা কোথাও সফর করে না, তাদের সাথে কত যে তাদের চেলারা থাকে আর কত যে তাদের সাথে সাথী সঙ্গী বন্ধু বান্ধব থাকে আর ভোগ বিলাসের জীবনযাপন করে, কিন্তু আল্লাহ পাকের দরবারে সকলকেই একা উপস্থিত হইতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াতারাক তুম্মা খাওয়ালনাকুম ওয়ারা আযহুরিকুম, আর যা তোমাদেরকে ভোগ বিলাসের জন্য পৃথিবীতে দিয়েছিলাম তা তোমরা তোমাদের পিছনে ছেড়ে এসেছো। ওমান আর আমাকুম শোফা আকুমুল্লাযিনা জাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকা, আর তোমাদের সেই সুপারিশকারীদেরকেও আমি দেখছি না যাদের সম্পর্কে তোমাদের এই ভ্রান্ত ধারণা ছিল যে তারা তোমাদের উপাস্য এবং তারা শরীক হয়ে কিছু তোমাদের করে দিবে, আমার তারা অংশীদার। লাকাদ তাকাত্তা বাইনাকুম, তোমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, যাদের তোমরা উপাসনা করতে আল্লাহকে বাদ দিয়ে তাদের সাথে তোমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, যাদের অন্ধ আনুগত্য করতে, যাদের অন্ধ অনুসরণ করতে আল্লাহ প্রদত্ত বিধান বাদ দিয়ে তাদের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সুতরাং যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করেছে, অন্যকে ডেকেছে, শিরিক করেছে, যাদেরকে ডেকেছে তাদের সাথে কোন সম্পর্ক থাকবে না, সেই সম্পর্ক ওয়াতাকাত্তা বিহিমুল আসবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা ইরশাদ করেছেন সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওই রকমই যারা অন্ধভাবে আনুগত্য করেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, রাসূলুল্লাহ এর বিরুদ্ধাচরণ করে মানুষের অন্ধ আনুগত্য করেছে, তাদের সাথেও কোন সম্পর্ক থাকবে না, এই ছিন্ন ভিন্ন হয়ে যাবে সম্পর্ক। আর যারা অন্ধ অনুসরণ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথ অনুসরণ না করে বড়দের অনুসরণ করেছে, কোন প্রভাবশালীর অনুসরণ করেছে, কোন ব্যক্তিকে মনে করেছে এইটি হচ্ছে, এই তরিকা হচ্ছে মুক্তির তরিকা, এইভাবে অনুসরণ করেছে, তাদের সাথে আর ওইসব বাতিল তরিকার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন যে ওয়াদাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন, আর যে সব তোমাদের ভুল ধারণা ছিল সেগুলি হারিয়ে যাবে। যে ধারণা তোমরা রেখেছিলে যে এর কাছে পাবো, ওর কাছে পাবো আর এই পথে মুক্তি পাবো, সেগুলি সব তোমাদের কাছ থেকে হারিয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ইন্না আল্লাহ ফালিকুল হাববি ওয়ান নাওয়া, ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাই, যালিকুমুল্লাহ ফাআন্না তুফাকুন। আল্লাহ পাক সূরা আনআমের আয়াত নম্বর 95 আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কথা, তার গুণাবলীর কথা বর্ণনা করছেন, যেগুলি প্রমাণ করে যে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, সুতরাং ইবাদত বন্দেগী হবে একমাত্র তাঁর। মহান আল্লাহ বলছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক শস্য দানা এবং বীজকে বিদীর্ণকারী। শস্য দানা যখন মাটিতে ফেলে দেওয়া হয়, এইরকমই বীজ যখন বপন করা হয় তখন সেটা ফেটে গজিয়ে উঠে, এটার শক্তি একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে, কোনো কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি। ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, সে আল্লাহ জীবিতকে মৃত থেকে বের করে থাকেন। ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাই, আর মৃতকে জীবিত থেকে বের করে থাকেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু সৃষ্টি করেছেন যেটা জীবিত কিন্তু বের করেন মৃত থেকে, যেমন ডিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিকে বের করে থাকেন, এই রকমই আল্লাহ পাক রব্বুল জীবিতকে মৃত থেকে বের করেন। বীর্য হচ্ছে মৃত বীর্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেন, জীবিত সৃষ্টি করেন। অমুখরেজুল মাইয়্যিতি মিনাল হাই, এবং মৃতকে আল্লাহ পাক জীবিত থেকে বের করেন, অর্থাৎ পাখি থেকে আল্লাহ পাক ডিম বের করেন, ডিম হচ্ছে মৃত, মৃতকে আল্লাহ পাক জীবিত থেকে বের করেন, এইরকমই আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ পুরুষ থেকে আল্লাহ পাক বীর্য বের করেন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেন। এছাড়াও আরো বিভিন্ন দিক হইতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টিতে রয়েছে। জালিকুমুল্লাহ ফাআন্না তুফাকুন, এই হচ্ছেন আল্লাহ, কোথায় তোমরা ফিরে চলে যাচ্ছ। আল্লাহ পাক ইরশাদ করেছেন ফালিকুল ইসবাহ, তিনি উষার উন্মেষ ঘটিয়ে থাকেন। আল্লাহ সেই সত্তা যিনি ভোরের যে আলো রয়েছে সেই আলোকে ঘটিয়ে থাকেন। ওয়াজাআলা আল-লাইলা সাকানা, এবং রাতকে তিনি আরাম এবং শান্তির জন্য সৃষ্টি করেছেন। ওয়াশ-শামসু ওয়াল কামারা হুসবানা, সূর্য এবং চন্দ্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন গণনার জন্য সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা দিন গণনা করতে পারো, মাস গণনা করতে পারো। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এই হচ্ছে যিনি পরাক্রান্ত এবং যিনি সর্বজ্ঞ, তার পক্ষ থেকে নির্ধারণকৃত, আল্লাহ পাক রব্বুল আলামিন তা নির্ধারিত করেছেন। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফী যুলুমাতিল বাররি ওয়াল বাহর ক্বাদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ তো সেই সত্তার নাম যিনি তোমাদের জন্য তারকারাজিকে সৃষ্টি করেছেন, লিতাহতাদু বিহা ফী যুলুমাতিল বাররি ওয়াল বাহর, যাতে করে তোমরা জল এবং স্থলের অন্ধকারে দিক নির্দেশনা পেতে পারো, রাস্তা পেতে পারো, দিক নির্ণয় করতে পারো। তাহলে আল্লাহ পাক তারকা নক্ষত্র সৃষ্টি করেছেন, তার একটি উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা দিক নির্ণয় করতে পারি যে কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম, এটি হচ্ছে একটি উদ্দেশ্য। আরো দুইটি উদ্দেশ্যের কথা কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, যে আল্লাহ রুজুমাল্লিশ শায়াতিন, এবং আল্লাহ পাক বলেছেন যে এই তারকা রাজিকে সৃষ্টি করেছে শয়তানকে কষাঘাত করার জন্য। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সৃষ্টি করেছেন, ওয়ালাকাদ যায়্যান্না সামা'আ আদ-দুনিয়া বিমাসাবিহা, আমি আল্লাহ এই প্রথম আসমানকে, এই পৃথিবীর কাছাকাছি যে প্রথম আকাশ রয়েছে, একে আমি অনেক তারকা নক্ষত্র দিয়ে সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি। তো এই তিনটি উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তারকা নক্ষত্র গ্রহ। আল্লাহ পাক রব্বুল ইরশাদ কাদ ফাসসালনাল আয়াত, আমি আয়াতগুলিকে বিশদভাবে বর্ণনা করে থাকি, লি কওমি ইয়ালামুন, জ্ঞানী জাতির জন্য। মহান আল্লাহ তারপরে বলছেন ওয়াহুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম থেকে, আর সৃষ্টি করার পর ফামুস্তাকারুন ওয়া মুস্তাউদা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটি আবাস স্থান তৈরি করে দিয়েছেন, আর মুস্তাউদা মানে হচ্ছে গচ্ছিত রাখার স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। তা আল্লাহ পাক একটি আবাস স্থান তৈরি করেছেন আর একটি গচ্ছিত রাখার স্থান তৈরি করেছেন। মুস্তাকারের তাফসির তাফসিরকারগণ করেছেন অধিকাংশ মায়ের রহিম বা মায়ের জরায়ু দিয়ে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এক ব্যক্তি থেকে, আদম থেকে সৃষ্টি করেছেন, তারপরে এই মানুষ সৃষ্টির আল্লাহ পাক যে নিয়ম নীতিমালা নির্ধারণ করেছেন সেটা হচ্ছে মায়ের গর্ভে সে গর্ভধারণ করবে, অমুস্তাউদা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটি নির্ধারিত জায়গা গচ্ছিত রাখার জায়গা করেছেন, অর্থাৎ এই বীর্য আল্লাহ পাক গচ্ছিত রেখেছেন বাবার পৃষ্ঠদেশে। তো মুস্তাউদা মানে হচ্ছে বাবার পৃষ্ঠদেশ, আর মুস্তাকার মানে হচ্ছে মায়ের জরায়ু। কাদ ফাসসালনাল আয়াত, আমি বিস্তারিতভাবে আয়াত সমূহকে বর্ণনা করে থাকি, লিকাওমি ইয়াফকাহুন, যারা বোধ শক্তি সম্পন্ন জাতি তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন ওয়াহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন, আল্লাহ সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে থাকেন, ফাখরাজনা বিহি নাবাতা কুল্লি শাইই, এবং আমি তা দিয়ে প্রত্যেক উদ্ভিদকে উদ্গত করি। আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি না বর্ষণ করতেন তাহলে গাছপালা কোনো কিছুই উৎপন্ন হইত না। ফাখ আখরাজনা মিনহু খাজিরা, এবং তা থেকে আমি সবুজ পাতা উদ্গত করেছি, গাছপালা হয়েছে এবং তাতে সবুজ পাতা হয়েছে। নুখরিজু মিনহু হাব্বান মুতারাকিবা, এবং তা থেকে আমি ঘন সন্নিবিষ্ট শস্য দানা উৎপন্ন করেছি। হাব্বান মুতারাকিব, শস্য দানা, ঘন শস্য দানা আল্লাহ পাক রব্বুল আলামিন উৎপন্ন করেছেন, অর্থাৎ শীষ দিয়েছেন, যে একটি শীষে অনেকগুলি দানা আল্লাহ পাক রব্বুল আলামিন যা এক অপরের কাছাকাছি জড়িয়ে রয়েছে সৃষ্টি করেছেন। অমিনান নখলি মিন তালইহা কিনওয়ানুন দানিয়া ওয়া জান্নাতি মিন আনাবি ওয়া যাইতুন ওয়া রুম্মান মুশতাবিহা ওয়া গায়রা মুতাশাবিহ, আল্লাহ পাক বলছেন আর খেজুর গাছ আমি সৃষ্টি করেছি, যে খেজুর গাছের মোচা থেকে ঝুলন্ত কাঁধি নির্গত করে আমি তোমাদের উপর আমি নিয়ামত করেছি। অমিনান নখলি, আর খেজুর গাছ হতে তার যে গোছা রয়েছে, গোছা থেকে ঝুলন্ত কাঁধি, কিনওয়ানুন দানিয়া, দানিয়া মানে নিকটবর্তী, ঝুলন্ত কাঁধি নির্গত করেছি যা থেকে তোমরা খেয়ে থাকো, ওয়া জান্নাতি মিন আনাব, আর আঙ্গুরের বাগান আমি সৃষ্টি করেছি, ওয়া যাইতুন, যাইতুনের বাগান, আর রুম্মান, আর বেদানার বাগান আমি সৃষ্টি করেছি, মুস্তাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ, আর যেগুলি স্বাদ এক রকমেরও রয়েছে এবং ভিন্ন রকমেরও রয়েছে, কখনো স্বাদ একই রকমের রয়েছে কখনো বিভিন্ন রকমের স্বাদ রয়েছে, দেখতে একই রকমের রয়েছে আবার বিভিন্ন রকমের রয়েছে। অনজুরু ইলা সামারি ইজ আসমার, যখন এই ফল ফলে তখন দেখো ভালো করে চিন্তা করি, ওয়ান এই আর কিভাবে সেই ফলগুলি পাকে তাও দেখো, ইন্না ফি যালিকুম লায়াত লিকওমি ইউমিনুন, এতে রয়েছে যারা বিশ্বাসী তাদের জন্য বহু নিদর্শন আল্লাহকে চেনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের আয়াত নম্বর 100 ইরশাদ করছেন, ওয়া জাআলু লিল্লাহি শুরাকা আল জিন্না ওয়া খালাকাহুম ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। মুশরিকদের সম্পর্কে, পুত্তলিকদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আল্লাহ ছাড়া অন্যের যারা উপাসনা করে, অন্যকে যারা সিজদা করে, অন্যকে ডাকে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, বহুত্ববাদীদের সম্পর্কে, ওয়া জাআলু লিল্লাহি শুরাকা আল জিন, তারা আল্লাহ পাকের শরীক বানিয়েছে জিনদেরকে, অর্থাৎ জিনদের তারা উপাসনা করেছে, জিনদেরকে তারা ডেকেছে, জিনদের কাছে আশ্রয় কামনা করেছে। এই একটি তাফসীর যে তারা অনেকেই জিনের পূজা করত। আরবের মুশরিকরা যখন কোন উপত্যকায় অবস্থান করত, সেখানে গিয়ে মনে করত যে এই উপত্যকার, এই মাঠের একজন জিন মালিক রয়েছে, সুতরাং সেখানে যদি এই জিনের আশ্রয় গ্রহণ করে নি, তাহলে অন্য ছোটখাটো যারা জিন আছে তারা কোনো ক্ষতি করতে পারবে না। তাই জিনদের নেতার তারা পূজা করত এবং এই জিন নেতাকে তারা আহ্বান করত এবং বলতো, আউযু বিসাইয়্যিদি হাযাল ওয়াদি, এই উপত্যকার যে নেতা জিন রয়েছে তার আমরা শরণ নিচ্ছি, তার কাছে আশ্রয় গ্রহণ করছি। তো এইরকম ভাবে জিনকে তারা শরীক করেছে আল্লাহ পাকের। আর একটি অর্থ হচ্ছে জিন অর্থাৎ শয়তানকে তারা আল্লাহ পাকের শরীক করেছে, কারণ আল্লাহ ছাড়া অন্যের যারা উপাসনা করে, যে কেউ আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে তারা শয়তানের পুজো করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, ইয়া আবাতি লা তা'বুদি শয়তান, হে আব্বা শয়তানের পুজো করিও না, কারণ আল্লাহ ছাড়া অন্যের উপাসনা, অন্যকে ডাকা, অন্যের সামনে ঝুঁকা, এটা শয়তানই শিখিয়েছে, যার ফলে এটা হচ্ছে শয়তানেরই উপাসনা করা। ওয়া খালাকাহুম, অথচ আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করলেন আল্লাহ, আর মাথা ঝুঁকিয়ে দিলে আর কারো কাছে? আল্লাহ পাক বলছেন, ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম, আর তারা না জেনে জ্ঞান ছাড়াই আল্লাহর জন্য ছেলে মেয়ে স্থির করেছিল, যে আল্লাহর সন্তান রয়েছে, আল্লাহর সন্ততি রয়েছে। সুবহানাহ, আল্লাহ পাক এসব থেকে পবিত্র, ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, আর যা কিছু তারা বর্ণনা করে আল্লাহ পাক সম্পর্কে, শিরকি কুফরি কথা বা আল্লাহ পাকের সন্তান সন্ততির কথা, এসব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহান। মহান আল্লাহ ইরশাদ করেছেন, বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক হচ্ছেন আসমান জমিনের উদ্ভাবক, যিনি বিনা কোনো নমুনাই তা সৃষ্টি করেছেন। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, তার কি করে সন্তান সন্ততি হইতে পারে? ওয়ালাম তাকুন লাহু সাহেবা, অথচ তার কোনো সঙ্গিনী নেই। ওয়া খালাকা কুল্লা শাই, তিনি সবকিছুই সৃষ্টি করেছেন, সুতরাং সবকিছু আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহর কোনো সন্তান সন্ততি নেই। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক সবকিছুই সম্পর্কে সম্যক জ্ঞানী। যালিকুমুল্লাহ রাব্বুকুম, এই তো হচ্ছেন আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো উপাস্য নেই সত্য। খালিকু কুল্লি শাই, প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা একমাত্র তিনি। ফাবুদুহু, সুতরাং একমাত্র তার ইবাদত বন্দেগি করো। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনি আল্লাহ সমস্ত বিষয়ের উপর কর্মবিধায়ক। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়াহুয়া ইউদরিকুল আবসার ওয়াহুয়াল লতীফুল খাবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন কে কোন দৃষ্টি নাগাল পেতে পারে না। লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি আল্লাহকে নাগালে পাবে এটা হইতে পারে না। ওয়াহুয়া ইউদরিকুল আবসার, পক্ষান্তরে তিনি সকল দৃষ্টিকে নাগালে রাখেন, সবকিছুকে তিনি দেখেন এবং সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন। ওয়াহুয়াল লতীফুল খাবীর, আল্লাহ পাক সবকিছুর সূক্ষ্মদর্শী। লতিফ মানে হচ্ছে সূক্ষ্মদর্শী, আর খাবির মানে যিনি সূক্ষ্ম খবর রাখেন এবং তিনি সবকিছু সম্পর্কে ওয়াকিফ হাল। কদ জাআকুম বাসায়ের মির রব্বিকুম, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট আলো এসে গেছে। বাসীরাতুন, বহু বচন হচ্ছে বাসায়ের, অর্থাৎ সুস্পষ্ট আলো এসে গেছে যা তোমরা সচক্ষে দেখছো। ফামান আবসারা ফালে নাফসিহি, সুতরাং যেই ব্যক্তি তা দেখবে, দেখে উপদেশ গ্রহণ করবে, সৎপথ অবলম্বন করবে, সেটা তার নিজের কল্যাণের জন্যই করবে। ওমান আমিয়া ফালিহা, আর যেই ব্যক্তি অন্ধ হয়ে যাবে সুস্পষ্ট আলো আসার পরেও তা দেখল না, তার কুপরিণাম তাকেই ভোগ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমা আনা আলাইকুম বিহাফিজ, আমি তোমাদের উপর সংরক্ষক নই, কোন দায়িত্বশীল নই যে আমাকে তোমাদের সম্পর্কে জবাবদেহি করতে হবে। ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত, আল্লাহ পাক বলছেন এইভাবে আমি সমস্ত আয়াতগুলিকে বিধিবিধানকে বিশদভাবে বর্ণনা করে দিই। ওয়ালি ইয়াকুলু দারাস্তা ওয়ালি নুবাইয়িনাহু লিকাওমি ইয়ালামুন, ওয়ালি ইয়াকুলু দারাস্তা, আর যাতে করে এ কথা না বলার সুযোগ পাও যে তুমি এগুলিকে অন্যের কাছ থেকে শিখে নিয়েছো, যাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বলো যে এগুলি তুমি কারো কাছ থেকে শিখে এসেছো। ওয়ালি নুবাইয়িনাহু লিকাওমি ইয়ালামুন, আর যাতে করে যারা জ্ঞানী জাতি তাদের জন্য আমি সুস্পষ্টভাবে বর্ণনা করে দিই। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে নবী তোমার প্রতি যা প্রত্যাদেশ করা হচ্ছে, ওহী করা হচ্ছে, তার অনুসরণ করো। লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই যিনি তোমার রব, ওয়া আরিদ আনিল মুশরিকিন, আর মুশরিকদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। ওয়ালাউ শা আল্লাহু মা আশরাকু মা জাআলনাকা আলাইহিম হাফিজা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল, আল্লাহ পাক বলছেন যদি আল্লাহ চাইতেন তাহলে তারা শিরক করতে পারত না, অর্থাৎ আল্লাহ যদি জোরপূর্বক চাইতেন যে কোন জাতিকে সঠিক পথে লাগিয়ে দেবেন তাহলে তাদের ক্ষমতা ছিল না যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যেতে পারেন, কিন্তু আল্লাহ পাক জোর করেন না, কারণ যদি জোর জবরদস্তি করা হয় তাহলে পরীক্ষা থাকবে না। ওয়া জাআলনাকা আলাইহিম হাফিজা, এবং আমি হে নবী তোমাকে তাদের ওপর রক্ষক করে পাঠাইনি, পাহারাদার করে নিযুক্ত করিনি। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, এবং তাদের তুমি কর্ম সম্পাদনকারীও নাও যে তাদের কাজের দায়ী দায়িত্ব তোমার, বরং তোমাকে পাঠিয়েছি যে তুমি সত্য দিনের প্রচার করে দিবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিহুম মা কানু ইয়ামালুন, যে সবকে আল্লাহ ছাড়া ডেকে থাকে, অর্থাৎ যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে থাকে, যে কেউ হোক না কেন, তাদেরকে তোমরা গালমন্দ করিও না, তাদের বিরুদ্ধে তোমরা খারাপ কথা বলিও না। ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে ডেকে থাকে তাদেরকে তোমরা গালমন্দ করিও না। যদি তাদের উপাস্যগুলিকে, তাদের দেবদেবীকে তুমি গালমন্দ করো, খারাপ বলো, ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, তাহলে তারা বিনা জ্ঞানে, তারা মূর্খতার সাথে আল্লাহকে সীমা লঙ্ঘন করে শত্রুতাবশত গালি দেবে। তাহলে তারা যিনি বারহাক মাবুদ, যিনি সত্য উপাস্য, তাকে গালি দিবে, এর প্রতিক্রিয়ায় যে তোমরা তাদের যেগুলি বাতিল উপাস্য ছিল সেগুলিকে তোমরা গালমন্দ করেছো। কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম, এইভাবে প্রত্যেক জাতির কর্মকে আমি তাদের জন্য সুশোভিত করেছি, তাদেরকে সেটাই ভালো লেগেছে। সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম, তারপরে তাদের প্রতিপালকের কাছে তাদেরকে ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিহুম মা কানু ইয়ামালুন, যা কিছু তারা করেছিল আল্লাহ পাক সে সম্পর্কে তাদেরকে জানিয়ে দেবেন তার পরিণাম। وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ إِيمَانِهِمْ لَئِن جَاءَتْهُمْ آيَةٌ لَّيُؤْمِنُنَّ بِهَا قُلْ إِنَّمَا الْآيَاتُ عِندَ اللَّهِ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَا إِذَا جَاءَتْ لَا يُؤْمِنُونَ আল্লাহ পাক বলছেন যে তারা আল্লাহর ওয়াকাট্ট শপথ করে থাকে যে আল্লাহর পক্ষ থেকে যদি চলে আসে কোনো ওইরকম অলৌকিকত্ব তাহলে আমরা বিশ্বাস করে নেব। আল্লাহ পাক বলছেন লাইন জাআতহুম আয়াতুন লায়ুমিনুন্না বিহা, তাদের কাছে যদি কোনো নিদর্শন চলে আসে, অলৌকিকত্ব মুজিজা চলে আসে দেখিয়ে দাও, তাহলে অবশ্যই তারা ঈমান নিয়ে আসবে। তাফসীরকারগণ বলেছেন কেউ কেউ মক্কার মুশরিকরা বলেছিল যে হে মুহাম্মদ তোমার প্রতি ঈমান নিয়ে আসবো, তবে সাফা পাহাড়কে যদি তুমি স্বর্ণ করে দেখিয়ে দাও যে আমাদের জন্য ওই সাফা পর্বত স্বর্ণে পরিণত হবে তাহলে আমরা বিশ্বাস করে নেব। আল্লাহ পাক বলছেন যে কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, হে নবী বলে দাও যে নিদর্শন নিয়ে আসা, মুজিজা অলৌকিকত্ব নিয়ে আসা এটা আমার হাতে নেই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র নিকটে রয়েছে। অমা ইউস এরকম, আর তোমরা জানবে বা কেমন করে, আন্না হাইজা জাআত, যে মুজিজা বা অলৌকিকত্ব এসে যাওয়ার পরে, লা ইউমিনুন, হয়তো ঈমান নিয়ে আসবে না, হতে পারে যে তারা তারপরেও তা অস্বীকার করবে। আল্লাহ পাক বলছেন ওয়ানুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম কামা লাম ইউমিনু বিহি আউয়াল মাররা, তাদের অন্তরকে এবং তাদের দৃষ্টিকে আমি ফিরিয়ে দেব যেমন তারা প্রথমবার ঈমান নিয়ে আসেনি। প্রথমে তাদের কাছে যখন সত্য দিন এসেছে যেমন ঈমান নিয়ে আসেনি, তেমনি তাদের অন্তর এবং দৃষ্টিকে আমি ফিরিয়ে দেব। ওয়া নাযারুহুম ফী তুগিয়ানিহিম ইয়ামাহুন, এবং তাদেরকে তাদের সীমা লঙ্ঘন বাড়াবাড়িতে ঘুরপাক খেতে আমি ছেড়ে দেব। অর্থাৎ যেমন মুজিজা অলৌকিকত্ব আসার আগে তাদের কাছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে এসছেন, ইমান নিয়ে আসেনি, তেমনি মুজিজা অলৌকিক আসার পরে যদি আমি তাদের অন্তরকে ফিরিয়ে দিই, তাদের চক্ষুকে যদি সত্য চেনা থেকে দেখা থেকে ফিরিয়ে দিই, তাহলে তারা আবার প্রথমবারের মতোই অস্বীকার করবে, আর তখন আল্লাহ পাকের আজাব তাদের উপর আপতিত হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নানা নাযযালনা ইলাইহিমুল মালায়েকাত ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লাইয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন আকসারুহুম ইয়াজহালুন। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ যদি তাদের জন্য ফেরেশতাকে নামিয়ে দিই, ফেরেশতা দেখিয়ে দিই, ওয়া কাল্লামাহুমুল মাউতা এবং মৃত তাদের সাথে কথা বলে, এই রকম যদি আমি মুজিজা অলৌকিকত্ব দেখিয়ে দিই, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা এবং সবকিছুকে তাদের সামনে নিয়ে এসে উপস্থিত করে দিই, মা কানু লিয়ুমিনু তবুও তারা ঈমান নিয়ে আসবে না, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ না চাইলে, ওয়ালাকিন্না আকসারুহুম ইয়াজহালুন তবে অধিকাংশ লোক অজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়া এই ক্ষেত্রে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদেরকে তৌফিক দান করেন তাহলেই, কিন্তু তৌফিক আল্লাহ পাক তখনই দিবেন যখন মানুষ চেষ্টা করবে। আল্লাহ পাক সূরা আনামের আয়াত নম্বর 112 তে ইরশাদ করেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনস ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল ক্বাওলি গুরুরা। এইভাবে প্রত্যেক নবীর জন্য আমি শত্রু সৃষ্টি করেছি, মানুষ শয়তানদের মধ্য থেকে এবং জিন শয়তানদের মধ্য থেকে, যাদের একে অপরের কাছে চাকচিক্যময় কথাগুলিকে প্রতারিত করার জন্য পেশ করে থাকে এবং সেই সব যুক্তি পরামর্শ দিয়ে থাকে। ওয়ালাউশা আরব্বুকা মা ফাআলু, আর তোমার প্রতিপালক যদি চাইতেন তাহলে এটা তারা করত না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরও শত্রু তৈরি করেছেন, সুতরাং যারাই সত্য পথে থাকবে তাদের শত্রু হবে, আর যদি আপনার শত্রু না থাকে তাহলে আপনি জানবেন যে আপনি হক কথার হয়তো দাওয়াত দিচ্ছেন না। সুতরাং সত্য কথার দাওয়াত দিতে গেলে আপনার শত্রু অনেক মানুষ হবে, তাতে বিচলিত হওয়ার কিছু নাই, আপনি আল্লাহ পাকের পথের উপর আছেন, এর উপর যেন আপনি অটল থাকবেন। আল্লাহ পাক বলছেন যে ওয়ালাউশা আরব্বুকা মা ফাআলু, তোমার রব যদি চাইতেন তাহলে তারা এটা করতে পারত না, ফাযারহুম ওয়া মা ইফতারুন, তাদেরকে ছেড়ে দাও তারা যা কিছু রচনা করছে তার উপর। ওয়ালিতাসগা ইলাইহি আফইদাতুল লাযিনা লা ইউমিনুনা বিল আখির, আর যারা পরকালে বিশ্বাসী নয় তাদের অন্তর সেই দিকে আকৃষ্ট হতে দাও, সেসব চাকচিক্য কথার দিকে, প্রতারণার দিকে আকৃষ্ট হতে দাও। ওয়ালিয়ারদাউহু, আর তার উপর তারা সন্তুষ্ট থাক। ওয়ালিয়াখতারিফু মা হুম মুখতারিফুন, আর যা কিছু তারা উপার্জন করছে পাপ কাজ, সেসব পাপ কাজে তারা লিপ্ত থাক। আফা গায়রাল্লাহি আবতাগি হাকামা ওয়া হুয়া আল্লাযী আনযালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুন আন্নাহু মুনাযযালুন মির রাব্বিকা বিল হক লা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ পাক সূরা আনআমের আয়াত নম্বর 114 তে ইরশাদ করেছেন, আফা গায়রাল্লাহি আবতাগি হাকামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক তাকে বলছেন যে হে নবী তুমি বলো, আফা গায়রাল্লাহি আবতাগি হাকামা, আল্লাহকে বাদ দিয়ে কি আমি কোন বিচারক সন্ধান করব, যে আল্লাহর বিচার ছাড়া, আল্লাহ পাকের ফয়সালা ছাড়া অন্য কোন ফয়সালা আমি নেব, ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক অথবা অন্য কোন ক্ষেত্রে হোক, সার্বিক ক্ষেত্রে একমাত্র আল্লাহ পাকের বিচার ফয়সালা নিতে হবে। ওয়া হুয়া আল্লাযী আনযালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা, অথচ সে আল্লাহই তোমাদের প্রতি নাজিল করেছেন আল কিতাব কোরআনী করিম বিশদভাবে। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ালামুনা আন্নাহু মুনাযযালুন মির রাব্বিকা বিল হক, এবং যাদেরকে আমি কিতাব দিয়েছি, অর্থাৎ এর পূর্বে ইহুদ এবং নাসারা যারা তাদেরকে কিতাব দিয়েছি, তারা ভালো করে জানে যে এই কোরআন তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে সত্য নিয়ে, কারণ এর ভবিষ্যৎবাণী তারা তাদের কিতাবে অবশ্যই পড়েছে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং যারা সন্দেহ পোষণকারী তাদের অন্তর্ভুক্ত হয়েও না হে নবী। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম, আল্লাহ পাক ইরশাদ করছেন যে হে নবী তোমার প্রতিপালকের বাণী সত্যতা এবং ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ হয়েছে, অর্থাৎ আল্লাহ পাক পূর্ণাঙ্গ বিধান নাজিল করেছেন যেই বিধান চিরসত্য এবং ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। আল্লাহ পাক যা কিছু সংবাদ দিয়েছেন ঘটনাবলীর ক্ষেত্রে তা চিরসত্য, এবং যেসব বিধিবিধান আল্লাহ পাক নাজিল করেছেন সেগুলি হচ্ছে ইনসাফপূর্ণ এবং ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহ পাকের বিধানকে কেউ পরিবর্তন করতে পারে না, মানব রচিত বিধান আজকে আছে কালকে নাই, কিন্তু আল্লাহ পাকের যে বিধান রয়েছে এই বিধান সমস্ত মানব জাতির জন্য আল্লাহ নাজিল করেছেন, এই বিধান পরিবর্তন করার কারো অধিকার নেই। সুতরাং এই দিনকে সীমিত করে দিবে, শুধু মসজিদে ঢুকিয়ে দিবে, শুধু মাদ্রাসায় ঢুকিয়ে দিবে, আর ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত করে দেবে, আর বলবে দিন ধর্ম হচ্ছে অন্তরের বিষয় আর ব্যক্তি জীবনের বিষয় এই রকমের পরিবর্তনের অধিকার কারো নেই। বরং আল্লাহ পাক দিন ইসলাম নাজিল করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আনআমের আয়াত নম্বর 116 তে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুক আন সাবিলিল্লাহ ইন ইত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি পৃথিবীতে যারা রয়েছে তাদের অধিকাংশের আনুগত্য করো, সংখ্যাগরিষ্ঠ লোকেদের কথা যদি মেনে চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দিবে, পথভ্রষ্ট করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যি কথা বলেছেন, প্রত্যেক যুগে অধিকাংশ লোক ভ্রান্ত পথে রয়েছে, অধিকাংশ লোক শিরকে লিপ্ত রয়েছে, অধিকাংশ লোক বিদআত কুসংস্কারে লিপ্ত রয়েছে, অধিকাংশ লোক পাপে নিমজ্জিত রয়েছে। সুতরাং অধিকাংশ লোকের যদি মনের কামনা বাসনা পূরণ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা থেকে সরে যাবে। অধিকাংশ মানুষকে সমাজের যদি খুশি করতে চাও, তাহলে আল্লাহর দিন অনেকটাই ছেড়ে দিতে হবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান, তারা তো একমাত্র অনুমানের অনুসারী, মনে যা অনুমান আছে, আন্দাজ আছে, তারা অনুসরণ করে থাকে। ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং তারা মিথ্যাচার ছাড়া আর কিছুই তারা প্রচার প্রসার করে না। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াযিল্লু আন সাবিল, নিশ্চয়ই হে নবী তোমার প্রতিপালক সবচাইতে ভালো জানেন যে তার রাস্তা থেকে কে বিচ্যুত হয়ে গুমরা পথভ্রষ্ট হয়ে গেছে। ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কারা বেশি হেদায়েত প্রাপ্ত সঠিক পথে রয়েছে তাদের সম্পর্কে আল্লাহ পাক সবচাইতে বেশি জানেন। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বি আয়াতিহি মুমিনিন, সুতরাং তোমরা ওই সব পশু পাখি খাও যেগুলির উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে, অর্থাৎ বিসমিল্লাহ বলে যেসব পশু পাখি জবাই করা হয়েছে সেগুলি ভক্ষণ করো। ইন কুনতুম বি আয়াতিহি মুমিন, যদি আল্লাহ পাকের বিধানাবলী আয়াতের প্রতি তোমাদের বিশ্বাস থাকে। আর মুশরিকেরা বলতো যে আল্লাহ যেটাকে মারছে সেটা কি এরা খাই না, মুমিন মুসলিমরা খাই না, অর্থাৎ মৃত যেটা এমনিতে মরে যাচ্ছে খাই না, এটা কেমন কথা, এটা আল্লাহ মারলো, আর ওরা নিজেরা যেটাকে মারছে জবাই করছে সেটা আবার খাচ্ছে। এর জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলি নাজিল করেন। আমা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তোমাদের কি হয়ে গেছে যে যার উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে সেই সব পশু পাখি তোমরা খাবে না। ওয়াকাদ ফাসসালা লাকুম মা হারামা আলাইকুম, অথচ আল্লাহ পাক তোমাদের জন্য যা হারাম করেছেন তা বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। ইল্লা মাযতুরিরতুম ইলাই, তবে যেই ক্ষেত্রে তোমরা নিরুপায় হয়ে যাবে, যেসব হারাম আল্লাহ পাক করেছেন সেসব হারামের কোনো কিছু খেতে পান করতে যদি বাধ্য হয়ে যাও, নিরুপায় অবস্থায় পিপাসায় মরে যাচ্ছ অথবা খিদার তাড়নায় মরে যাচ্ছ, তাহলে সেই অবস্থায় যতটা প্রয়োজন যতটা গ্রহণ করলে কোন রকম বেঁচে থাকা যায় এতটা জায়েজ আল্লাহ পাক করেছেন। ওয়াইন্না কাসীরান লা ইউদিল্লুনা বি আহওয়াই বিগাইর ইলম, আর অনেকেই না জেনে তাদের খেয়াল খুশির অনুসরণ দ্বারা মানব জাতিকে পথভ্রষ্ট করে থাকে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মুতাদিন, নিশ্চয় হে নবী তোমার প্রতিপালক যারা সীমা লঙ্ঘনকারী বাড়াবাড়ি করে তাদেরকে ভালোভাবে জানেন। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল লাযিনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়াজুন বিমা কানু ইয়াকতারিফুন, তোমরা ছেড়ে দাও প্রকাশ্য গুনাহ এবং গোপনীয় গুনাহ, না প্রকাশ্যে গুনাহ করবে না গোপনে গুনাহ করবে। ইন্নাল লাযিনা ইয়াকসিবুনাল ইসম, নিঃসন্দেহে যারা পাপের কাজগুলি করে তাদেরকে শীঘ্রই আল্লাহ পাক বদলা দেবেন, তাদেরকে বদলা দেওয়া হবে। বিমা কানু ইয়াকতারিফুন, যেসব পাপ করেছে তার এবং তার শাস্তি অবশ্যই তারা পাবে। মহান আল্লাহ সূরা আনআমের আয়াত নম্বর 121 এ ইরশাদ করছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিস্ক, তোমরা ওইসব পশু পাখি ভক্ষণ করিও না যেসবের উপর আল্লাহর নাম নেওয়া হয়নি, আল্লাহর নাম ইচ্ছা করে ছেড়ে দেওয়া হয়েছে অথবা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে, এসব কে ভক্ষণ করবে না। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাহু লাফিস্ক, কারণ এটি হচ্ছে পাপাচার। আল্লাহর নামে যদি জবাই না করা হয়, সুতরাং কেউ যদি আল্লাহ বিশ্বাসী না হয়, পরকালে বিশ্বাসী না হয়, যদি সে মুমিন মুসলিম না হয় আর জবাই করে, তাহলে তার জবাই খাওয়া যাবে না। যদি সেই ব্যক্তি মুশরিক পত্তলিক হয় অথবা আল্লাহকে অস্বীকারী হয়। আল্লাহ পাক বলছেন ওয়াইন্নাহু লাফিস্ক, এটা হচ্ছে পাপাচার। ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিয়াজাদিলুকুম, আর শয়তানরা তাদের বন্ধুদের কাছে এই ওয়াহি করে, বন্ধুদের কাছে ওয়াহি করা মানে বন্ধুদেরকে সলা পরামর্শ দেই, বন্ধুদেরকে প্ররোচিত করে, লিওজা দেলুকুম, তোমাদের সাথে তর্ক বিতর্ক করার জন্য, ঝগড়া বিবাদ করার জন্য। আল্লাহ পাকের এই আয়াত দ্বারা বোঝা যে শয়তানের কিছু বন্ধু আছে, আর শয়তানের ওলিও আছে, শয়তানের বন্ধু আছে, আর রহমানের বন্ধু আছে। আল্লাহ পাকের বন্ধু ওরা যারা আল্লাহর দিনের প্রচার করে, তৌহিদের প্রচার করে, তৌহিদের দিকে আহ্বান করে এবং নবী সাল্লামের সুন্নতের অনুসরণের কথা বলে, আর সেই ইসলামের দিকে ফিরে আসতে বলে যে ইসলাম নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 বছর আগে এসেছিলেন, সাহাবায়ে কেরাম যে ইসলাম পালন করেছেন। পক্ষান্তরে শয়তানের ওলি ওরা, শয়তানের বন্ধু ওরা, যারা নিজের পক্ষ থেকে কপল কল্পিত দিন তরিকা তৈরি করেছে আর সেগুলি মনে করে যে মুক্তির মাধ্যম, আর সেগুলি দিয়ে নাজাত পাওয়া যাবে, আর মানুষকে বিভ্রান্ত করে একটি দিনকে আর একদিনের উম্মতকে বিভিন্ন ফিরকায় বিভক্ত করেছে। আল্লাহ পাক বলছেন যে ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, তাদের যদি কথা মানো তাহলে তোমরাও মুশরিক হয়ে পড়বে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, আওয়ামান কানা মাইতান ফাআহয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। আচ্ছা বলো তো, যেই ব্যক্তি মৃত ছিল ফাআহয়াইনাহু, তাকে আমি জীবন দান করলাম, অর্থাৎ যেই ব্যক্তি শিরক কুফরের অন্ধকারে মৃত ছিল, কাফের ছিল, তারপরে তাকে ঈমান ইসলামের প্রাণ দান করলাম, ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস, আর তাকে এমন একটি জ্যোতি দিলাম যে জ্যোতি নিয়ে মানুষের মাঝে সে চলাফেরা করে, অর্থাৎ ঈমান ইসলামের জ্যোতি। কামাম মাসালু ফিজ-জুলুমাত লাইসা বিখারিজ মিনহা, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হইতে পারে যে ব্যক্তি অন্ধকারে ডুবে রয়েছে আর সেখান থেকে সে বের হওয়ার নয়। কাযালিকা যুয়্যানিল কাফিরিনা মা কানু ইয়ামালুন, এইভাবে কাফিররা যে সব খারাপ কাজ করে তা তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে, তাই তাদেরকে ভালো লাগে। এইরকম পাপিষ্ট লোকেরা, এইরকমই শির্ক বিদাত যারা করে থাকে, তাদেরকে ওইসব কাজই ভালো লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নতের অনুসারে তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা এবং মসজিদ আল্লাহ পাকের আবাদ করা, এটা ভালো লাগে না। পক্ষান্তরে অন্য অন্য আস্থানার তারা খেদমতে সেবায় নিয়োজিত রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া কাযালিকা জাআলনা ফী কুল্লি কারিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফীহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া ইয়াশুরুন, আর এইভাবে আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধী প্রধানদেরকে, আকাবিরা মুজরিমিহা, সেই জনপদের যারা অপরাধী প্রধান তাদেরকে আমি সৃষ্টি করেছি, লিয়ামকুরু ফীহা, সেখানে যাতে করে তারা ছলনা করে, চক্রান্ত করে। তাহলে প্রত্যেক জনপদে কিছু এমন লোক আছে যারা অন্যায় জুলম অত্যাচার করে থাকে আল্লাহর দিনের ক্ষেত্রে এবং ইবাদত বন্দিগির ক্ষেত্রে আর মানুষের উপরে জুলম অত্যাচার করার ক্ষেত্রে, আর তারা বিভিন্ন রকমের ছলনায় তারা লিপ্ত থাকে। অমায়াম করুনা ইল্লা বিআনফুসিহিম, কিন্তু এই ছলনা আর পরিণাম তাদেরকেই ভোগ করতে হয়। অমায়া শরুন, কিন্তু তারা বুঝে না। আল্লাহ পাক রব্বুল তার বলছেন, ওয়াইযা জাআতুম আয়াতুন কালু, যখন তাদের কাছে কোন নিদর্শন আসে তখন বলে, লান্নুমিনা, আমরা বিশ্বাস করব না, হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলদেরকে যা দেওয়া হয়েছে তা আমাদেরকে না দেওয়া হয়, অর্থাৎ আমাদের উপর ওহী আসুক, আমাদের কাছে ফেরেশতা আসুক, সরাসরি আমাদের সাথে কথা বলুক। সুতরাং কোন একটি দুটি নিদর্শন দিয়ে এদেরকে ঠিক পথ দেখানো যাবে না, কারণ এরা অন্তরকে বাঁকা করে রেখেছে। আল্লাহ আলম হাইসু ইয়াজালু রিসালাত, আল্লাহ পাক বলছেন আল্লাহ ভালো করে জানেন যে কোনখানে তার রিসালাত রাখবেন, কাকে রাসূল করবেন, কার প্রতি ওহী করবেন। সায়ুসিবুল লাযিনা আজরামু সাগারুন ইনদাল্লাহি ওয়া আযাবুন শাদীদু বিমা কানু ইয়ামকুরুন, ওই সব লোকেরা যারা অপরাধী তাদেরকে শীঘ্রই আল্লাহ পাকের পক্ষ থেকে লাঞ্ছনা এসে পৌঁছিবে, আর তাদের ছলনার কারণে, তাদের ষড়যন্ত্রের কারণে কঠোর শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ফামান ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম, ওমান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়িকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক যাকে সঠিক পথ দেখাতে চান, তার অন্তরকে, তার বক্ষকে ইসলামের জন্য খুলে দেন, সত্য দীনের সন্ধানের জন্য খুলে দেন, তখন সেই ব্যক্তি নিজের বিবেক দিয়ে কাজ নেওয়ার চেষ্টা করে আর সত্যের সন্ধানে প্রচেষ্টা চালায়। অমান ইউরিদ আন ইউদিল্লাহু, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করতে চান, ইয়াজআল সাদরাহু দাইয়িকান হারাজা, তখন তার বক্ষকে, তার হৃদয়কে আল্লাহ পাক অত্যন্ত সংকীর্ণ আর সংকুচিত করে দেন। এমন সংকীর্ণতা তার মধ্যে চলে আসে, গোঁড়ামি চলে আসে, যে আমি আমার পূর্বপুরুষদের পথের উপর আছি, এটাই হচ্ছে সত্য পথ, তারা যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব, এরকম এক শ্রেণীর বিদাতপন্থী মুসলিমরা বলে থাকে। আর এরকমই যাদেরকে আল্লাহ পাক, আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেনি, তাদের মধ্যে এক শ্রেণীর লোকেরা রয়েছে যে বাপদাদা পূর্বপুরুষের দোহাই দিয়ে থাকে। কান্নামা ইয়াসআদু ফিস, এমন সংকীর্ণ তাদের অন্তর হয়ে যায় যে যেন তারা আকাশের দিকে যাচ্ছে, আকাশ পথে। তাহলে মানুষ ভ্রমণ করলে কষ্টবোধ করে, সেই বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন যে এইরকম মনে হচ্ছে যে ওপর দিকে যাচ্ছে, সুতরাং তার খুব শ্বাসকষ্ট হচ্ছে এবং তার অন্তর অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা আলাল লাযিনা লা ইউমিনুন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান নিয়ে আসে না তাদের উপর সমস্ত লাঞ্ছনা আযাবকে নিযুক্ত করে দেন। হাযা সিরাতু রব্বিকা মুস্তাকিমা, হে নবী এটি হচ্ছে তোমার প্রতিপালকের বাতলানো সহজ সরল পথ। কাদ ফাসসালনাল আয়াত লিকাউমি ইয়াযাক্কারুন, ওই জাতি যারা উপদেশ নেবে তাদের জন্য আমি আয়াতগুলোকে বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। লাহুম দারুস সালাম ইনদা রব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়্যুহুম বিমা কানু ইয়ামালুন, আর যারা সহজ সরল পথের উপর থাকবে ঈমান নিয়ে আসবে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে শান্তির ঘর রয়েছে, জান্নাত রয়েছে, শান্তি ধাম রয়েছে তাদের জন্য। ওয়া হুয়া ওয়ালিয়্যুহুম, এবং সেই আল্লাহ হচ্ছেন তাদের বন্ধু তাদের সৎ আমলের কারণে। নেক আমল করেছে তখন আল্লাহ পাক তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান ইয়া মা'শার আল জিন্নি ক্বাদ ইসতাকসারতুম মিনাল ইনস وقال اولياؤهم من الانس ربنا استمتع بعضنا ببعض وبلغنا اجلنا الذي اجلت لنا قال النار مسواكم خالدين فيها الا ما شاء الله ان ربك حكيم عليم। আল্লাহ পাক বলেছেন ويوم يحشرهم جميعا, স্মরণ করো যেই দিন সমস্ত মানুষকে তাদেরকে আমি সমবেত করব, একত্রিত করব বিচার দিবসে, এবং আমি বলবো ইয়া মাশারাল জিন, হে জিনদের দল, কদ ইস্তাকসারতুম মিনাল ইনস, তোমরা মানব সমাজের উপর খুব বাড়াবাড়ি করেছো। কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, তোমরা এই মানব জাতির উপর খুব বাড়াবাড়ি করেছো, জুলম অত্যাচার করেছো, তাদেরকে পথভ্রষ্ট করেছো। জিনদের মানব জাতির উপর বাড়াবাড়ি হচ্ছে দুই প্রকারের। এক প্রকারের বাড়াবাড়ি হচ্ছে যে তারা শির কুফুরিতে লিপ্ত করেছে, ইবলিশ শয়তান এই অঙ্গীকার নিয়েই বিতাড়িত হয়ে বেরিয়েছে এবং জাহান্নাম তার ভাগ্যে নির্ধারিত হয়েছে। আরেকটি বাড়াবাড়ি করা হচ্ছে যে জিন অনেক সময় মানুষকে শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে পরেশান করে, জিন স্পর্শ করে এবং বিভিন্ন ভাবে পরেশান করে, ক্ষতিগ্রস্ত করে, এটি হচ্ছে জিনদের অধিকাংশের বদচরিত্র। আল্লাহ পাক বলছেন ওয়াকাল আউলিয়া উহুম মিনাল ইনস, এবং জিনদের যারা বন্ধু ছিল মানুষের মধ্য থেকে তারা তখন বলবে রব্বানাস্তামতা বা'দুনা বিবা'দিন, হে আমাদের প্রতিপালক আমাদের একে অপর থেকে উপকৃত হয়েছে, আমরা জিন থেকে উপকৃত হয়েছি আর জিনেরা আমাদের দ্বারা উপকৃত হয়েছে, এইরকম কথা তারা বলবে। কারণ তাদের অনুসরণ করেছে, তাদের মধ্যে জাদুকর গণক, এরা বলবে আমরা উপকৃত হয়েছি, আমরা গণক হয়েছিলাম, আমরা জাদু শিখেছিলাম এই জিন শয়তান থেকে। ও বালাগনা আজালানা লাযী আজ্জালতালানা, এবং আমাদের ওই নির্ধারিত সময়ে আমরা পৌঁছে গেছি যা তুমি আমাদের জন্য নির্ধারিত করেছো। কালান নারু মাসওয়াকুম, আল্লাহ পাক বললেন যে তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্নামে, খালেদিনা ফিহা, সেখানে তোমরা চিরকাল থাকবে, ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহর ইচ্ছার বাইরে নয়। তার মানে এই নয় যে কাফেরকে মুশরিককে যারা বড় শিরক করে আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করে ঈমান হারিয়ে দিয়ে মারা গেছে তারা কোনদিন জাহান্নাম থেকে বের হবে, কখনো বের হবে না। যেমন আল্লাহ পাক বলেছেন ওমা হুম বিখারিজিনা মিনান নার, তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার বাইরে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সবকিছুই করতে তিনি সক্ষম। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, নিশ্চয় তোমার প্রতিপালক প্রজ্ঞাময় এবং সবকিছুই জানেন। ওয়া কাযালিকা নুআল্লি বাযাল যালিমিনা বাযাম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ পাক বলছেন যে এইভাবে আমি এক শ্রেণীর জালেমকে আরেক শ্রেণীর জালেমদের উপর চাপিয়ে দিয়েছি, বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে। জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম দিয়ে শাস্তি দিয়ে থাকেন। এই পৃথিবীতে দেখা যায় যে এক শ্রেণীর পাপি তাদের উপর আরেক শ্রেণীর বড় পাপিকে এবং শক্তিশালী পাপীকে চাপিয়ে দিয়ে আল্লাহ পাক তাদেরকে সর্বনাশ করেন। আর মানব জাতির ইতিহাসে এরকম বহু ঘটনা রয়েছে। আমাদের পাপের কারণে আমাদের যে অসৎ নেতৃত্ব, জালেমরা আমাদের উপর জুলম অত্যাচার করে থাকে, সেটা আমাদের পাপের কারণে হয়ে থাকে। অন্য আরেকটি তাফসির করা হয়েছে আয়াতের, আল্লাহ পাক বলছেন যে ওয়াকাযালিকা নুআল্লি বাযাল যালিমিনা বাযান, এইভাবে আমি এক জালেমকে আরেক জালেমের সাথে লাগিয়ে দেব তাদের পাপের কারণে, তাদের কৃতকর্মের কারণে, অর্থাৎ জালেমদেরকে একধার থেকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু শাহিদনা আলা আনফুসিনা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, আল্লাহ পাক সম্বোধনকে বলছেন যে হে জিন এবং মানুষের দল, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূল আসেনি? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যারা আমার আয়াত তোমাদেরকে পড়ে শোনাতো, আর এই পরকালের যে কিয়ামতের দিন এ সম্পর্কে তোমাদেরকে সতর্ক সাবধান তারা করতেন না? কালো, তখন তারা বলবে শাহেদনা আলা আনফুসানা, আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, সত্যি আমাদের কাছে নবী রাসূল এসেছিলেন। একটা সময় এইরকম বলে স্বীকার করবে, কিন্তু তার আগে প্রথম দিকে তারা অস্বীকার করবে যে আল্লাহ আমাদের কাছে কেউ আছে, মা জানামি বাশিরিন ওয়ালা নাযির, যেমন কোরআনে কি আল্লাহ পাক বর্ণনা করেছেন যে প্রথম দিকে তারা অস্বীকার করবে, কিন্তু অস্বীকার করে দেখবে যে নিরুপায়, সবকিছু তো আল্লাহ পাকের কাছে উন্মুক্ত হয়ে গেছে, সবকিছু আল্লাহ লিখে রেখেছেন, তখন তারা স্বীকার করবে। গাররাতুমুল হায়াতুদ্দিনের পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছিল, ওয়াশাহিদু আলা আনফুসিহিম, এবং তাদের বিরুদ্ধে তারা নিজেরাই সাক্ষী দেবে যে তারা কাফের ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুফরি থেকে, শিরক থেকে, আল্লাহ পাক থেকে দূরে হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন, আমাদেরকে ভালো কাজের জন্য তৌফিক দান করেন, পাপাচার থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন রক্ষা করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون ولكل درجات مما عملوا وما ربك بغافل عما يعملون الله پاک سورة أنعام آيات نمبر 131 إرشاد قرسان ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم قطع حدثي যে হে নবী, তোমার প্রতিপালক কোন জনপদকে, কোন দেশকে, কোন দেশের অধিবাসীদেরকে অতক্ষণ ধ্বংস করবেন না তাদের পাপের কারণে, যে কোন রকমের পাপ হোক না কেন। বেজুলম আল্লাহ পাক বলেছেন, সে শিরকের জুলম হতে পারে অথবা অন্য কোন জুলম হতে পারে, আল্লাহ পাকের হকের ক্ষেত্রে হইতে পারে, মানুষের ওপর জুলম অত্যাচার হইতে পারে, কোন পাপের ক্ষেত্রে আল্লাহ পাক অতক্ষণ ধ্বংস করবেন না। ও আহল গাফেলুন, যে যতক্ষণ তারা গাফেল হয়ে রয়েছে, অনবহিত রয়েছে, যতক্ষণ তাদেরকে জানিয়ে না দেবেন, আল্লাহ পাক তার দিন জানিয়ে দেওয়ার পরে যদি অমান্য করে তাহলে আল্লাহ পাক তার আজাব দিয়ে পাকড়াও করেন। আল্লাহ পাক আরো বলছেন, ওয়ালি কুল্লিন দারাজাত মিম্মা আমিলু, আর মানুষ যা কর্ম করবে তার দিকে লক্ষ্য করে তাদের মর্যাদা নির্ধারিত হবে। প্রত্যেকের জন্য আল্লাহ পাক মর্যাদা নির্ধারিত রেখেছেন, সৎ আমল করলে আল্লাহ পাক সম্মানিত করবেন, আর যদি অসৎ কাজ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে শাস্তি দেবে এবং জাহান্নামে তাদের স্থান দেবেন। অমারব্বকা বিগাফিল আম্মা ইয়ামালুন, যা কিছু তারা করে সে সম্পর্কে হে নবী, তোমার প্রতিপালক গাফিল, অনবহিত নন। পরব্বকাল গানী ইয়াদুর রহমা, আর তোমার প্রতিপালক অমুখাপেক্ষী, অভাব মুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর একটি নাম হচ্ছে আল গানী যুর রহমা, এবং তিনি দয়াশীল, দয়ার আধার। ইন ইয়াশায়ুজ হেবুকুম, আল্লাহ যদি চাইতেন তো তোমাদেরকে ধ্বংস করে দিতেন, পৃথিবী থেকে নিয়ে যেতেন। ওয়াস্তাখলিফ মিন বাদিকুম মা ইয়াশা, এবং তোমাদের পরে স্থলাভিষিক্ত করতেন যাকে আল্লাহ চাইতেন, যেমন করে চাইতেন। কামা আনশাআকুম মিন যুররিয়াতি কওমিন আখারিন, যেমন তোমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অন্য জাতির বংশধর হিসাবে, অন্য জাতির বংশ থেকে, অন্য জাতি থেকে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক তেমনি আল্লাহ পাক চাইলে তোমাদেরকে ধ্বংস করে অন্যদেরকে নিয়ে আসতেন। ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি আল্লাহর দিন থেকে ফিরে যাও তাহলে অন্য এমন এক ভালো জাতিকে নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো পাপিষ্ট হবে না। আল্লাহ পাক বলছেন, ইন্নামা তু আদুন আলা আত ওমা আনতুম মুজিজিন, নিশ্চয় যেই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে তা অবশ্যই আসবে, আসবে পরকাল, অবশ্যই আসবে আজাব শাস্তি, অবশ্যই আসবে যদি তোমরা সঠিক পথে না আসো। ওমা আনতুম মুজিজিন, এবং তোমরা আল্লাহ পাককে হারাতে পারবে না, আল্লাহ পাকের ক্ষমতার বাইরে যেতে পারবে না। কুল ইয়া কওমি ইমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তাআলামুন মান তাকুনু লাহু আকিবাতুদ দার ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সম্বোধন করে বলছেন, হে নবী বলে দাও, হে আমার সম্প্রদায় জাতিকে বলে দাও, এ মালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের স্থানে থেকে তোমাদের কর্ম করতে থাকো, তোমরা তোমাদের ভুল পথে রয়েছো সেই পথে তোমরা কর্ম করতে থাকো। ইন্নি আমিলুন, আমিও আপন কর্মে ব্যস্ত রয়েছি, আমি সত্য দিনের প্রতিষ্ঠিত রয়েছি, আল্লাহ পাকের দিনের দিকে আহ্বান করছি। ফাসাউফা তাআলামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে। মান তাকুনু লাহু আকিবাতুদ দার, কার জন্য হবে এই পৃথিবীর পরে শুভ পরিণাম, কে ভালো পরিণাম পাবে আর কে খারাপ পরিণাম পাবে। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, জেনে রাখো যে জালেমরা কখনো সার্বিক কল্যাণ হাসিল করতে পারবে না, বরং তারা কখনো রেহাই পাবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া জাআলু লিল্লাহি মিম্মা যারা মিনাল হারসি ওয়াল আনআমি নসীবা, ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা ফামা কানা লিশুরাকাইহি ফালা ইয়াসিরু ইলাল্লাহ ওমা কান আলিল্লাহ ফাহু ইয়াসিলু ইলা শুরাকাইহিম সা আমা ইয়াহকুমুন। এই মুশরিকরা অনেক কুসংস্কার তারা আবিষ্কার করেছিল, তাদের মধ্যে অনেক ধরনের খেয়াল খুশি জিনিস ঢুকে পড়েছিল। তার মধ্যে তারা করত কি, যা তাদের শস্য আসত ক্ষেত থেকে এবং তাদের যে গবাদি পশু ছিল তাতে থেকে কিছু আল্লাহর জন্য করত আর কিছু করত তারা তাদের দেবদেবীদের জন্য। দেবদেবীর জন্য যা করত সেটা তার জন্য উৎসর্গ থাকত, কিন্তু আল্লাহ পাকের নামে যেটা রাখত সেটা যখন প্রয়োজন হইত সেটাকে তখন দেবদেবীর নামে পেশ করে দিত, এবং আল্লাহ পাকের নামে যেটা ছাড়ত সেটাকে দান খেরাত করত, গরিব মিসকিনকে দিত। পক্ষান্তরে যেটা তাদের বাতিল উপাস্যর নামে ছাড়ত সেটা কোন গরিব মিসকিনকে অভাবীকে দিত না। আল্লাহ পাক বলছেন ওয়াজা আলুলিল্লাহ মিম্মা যারা মিনাল হারসি ওয়াল আনাম, আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন শস্য থেকে ওয়াল আনাম এবং গবাদি পশু থেকে তাতে থেকে একটা অংশ আল্লাহর জন্য নির্ধারিত করত। ফাকাল এবং তারা বলতো হাজ আলিল্লাহ, এটা আল্লাহর জন্য, বেজা আমি তাদের ধারণা মোতাবেক। ওয়াহাজ আল ইশরা কায়নার, এটা যে আমাদের যে অন্যান্য দেবী দেবী রয়েছে, উপাস্য রয়েছে, মাবুদ রয়েছে, সেসবের জন্য। ফামা কান আল ইশরা কাই ফালা ইয়াসির আল্লাহ, যেগুলি তাদের বাতিল উপাস্যর জন্য নির্ধারিত করত, যেগুলি সেসবের জন্য উৎসর্গ করেছি, কুরবানি করেছি, সেগুলি আল্লাহর কাছে পৌঁছিবে না, অর্থাৎ গরিব মিসকিনকে সেগুলি দেওয়া হবে না। ওয়ামা কান আলিল্লাহ, আর যেগুলি আল্লাহর নামে ছেড়েছি, ফাহুয়া ইয়াসালু ইলা শুরা কায়েম, সেগুলি আমাদের দেবদেবী উপাস্যের নামে পৌঁছিবে, প্রয়োজনে আমরা ওখান থেকে নিয়ে এদিকে খরচ করব বা উৎসর্গ করব। সা আমা ইয়াকুমুন, কতই না খারাপ তাদের সিদ্ধান্ত ফয়সালা, যে আল্লাহর হককে অন্যকে দিয়ে দেয় কিন্তু বাতিলদের যে হক তারা সাব্যস্ত করেছে নিজের খেয়াল খুশি সেটা গরিব অভাবীদেরকে বা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ব্যয় করে না। আল্লাহ পাক বলছেন এইভাবেই বহু মুশরিকদের জন্য তাদের শরীকরা, তাদের বাতিল উপাস্যরা এবং শয়তান তাদের সন্তান সন্ততি হত্যা করাকে সুসজ্জিত করে পেশ করেছে। তাদেরকে ভালো লাগতো ছেলে মেয়েদেরকে হত্যা করে দিয়ে, অভাবের ভয়ে, অভাব আছে সুতরাং ছেলে মেয়ে রাখবো না, এইরকম করত। অথবা মেয়ে হয়েছে, এই মেয়েকে কি করে রাখবে, এ তো লজ্জার বিষয়, সুতরাং মেয়েকে হত্যা করে দি। এগুলি শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিত, কুমন্ত্রণা দিত। এ হচ্ছে একটি তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে যে তারা করত কি, তাদের সন্তান সন্ততিকে তাদের দেবদেবীর নামে তারা উৎসর্গ করত, জবাই করত। তাহলে তাদের এই যে বাতিল উপাস্যগুলি তাদেরকে যেন প্ররোচিত করেছে এবং সুসজ্জিত করে পেশ করেছে যে তোমাদের ছেলে মেয়ে এগুলি এসব এর নামে যদি উৎসর্গ করো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। লিউর দুহুম, তাদেরকে ধ্বংস করার জন্য, তাদের ইহকাল পরকাল নষ্ট করার জন্য। ওয়ালি আল বেসু আলিহিম দিন, যাতে করে তাদের সত্য দিন তারা খুঁজে না পায় এবং সন্দেহের মধ্যে পড়ে থাকে। ওয়ালাউশা আল্লাহ মা ফালু, যদি আল্লাহ চাইতেন যে জবরদস্তি তাদেরকে সঠিক পথে নিয়ে আসবেন তাহলে তারা এ কাজ করতে পারত না, কিন্তু আল্লাহ পাক জবরদস্তি করলে আর পরীক্ষা থাকে না, তাই আল্লাহ পাক জবরদস্তি করেন না। মানুষের মধ্যে দুটোই শক্তি দিয়ে রেখেছেন, ভালো মন্দ শক্তি দিয়ে রেখেছেন, এবং আল্লাহ পাক তাদেরকে জ্ঞানও দান করেছে। ফাজার হুম অমা ইফতারুন, হে নবী তাদেরকে ছেড়ে দাও যা রচনা করে তার উপর। ওয়াকালু হাযি আনআমুন ওয়া হারসুন হিজরুন লা ইয়াতআমুহা ইল্লা মান নাশাউ বিজামিহিম ওয়া আনআমুন হুরিমাত যুহুরুহা ওয়া আনআমুন লা ইয়াযকুরুন ইসমাল্লাহি আলাইহা ইফতিরাআন আলী সাইযিহিম মিমা কানু ইফতারুন। আর এই মুশরিকরা বলতো তাদের কুসংস্কারের মধ্যে এটাও ছিল, বলতো যে হাযি আনআমুন ওয়া হারসুন হিজরুন, এই যে গবাদি পশুগুলি রয়েছে, গরু ছাগল অথবা উট রয়েছে, ওয়া হারসুন এবং এই যে ফসল রয়েছে, হিজরুন এটা হচ্ছে সুরক্ষিত, এটা কেউ ব্যবহার করবে না, এই ফসল কেউ খাবে না, এই গবাদি পশু কেউ জবাই করবে না, কেউ এর পিঠে চড়বে না, বরং এটা দেবদেবীর নামে ছেড়ে দেওয়া হয়েছে। লায়াত আমহা ইল্লা মান্না সাবিজাম, তাদের ধারণাই কেউ খাবে না এটা, তবে যাদের সম্পর্কে আমরা চাইব, যদি আমরা মনে করি যে দেবদেবীর নামে পেশ করব, জবাই করব, তাহলে সেটা করতে পারবো। আর যদি মনে করি যে এটা তারা এইভাবেও এগুলিকে ছাড়তো, যে যারা ওই দেবদেবীকে নিয়ে ব্যস্ত রয়েছে, যারা এইসব শির কুফরির সেবায় নিয়োজিত রয়েছে, তাদের জন্য এগুলোকে ওয়াকফ করে দেব। ওয়ান আমন হুরিমাত যুহুরুহা, আর কতে গবাদি পশু রয়েছে যাদের পিঠে তারা সওয়ার হওয়াকে হারাম করে দিয়েছিল, যে এগুলি যে গবাদি পশু আছে, এই উট রয়েছে, এর পিঠে চড়া যাবে না। ওয়ান আমন লায়াজ করুনাস মাল্লাহি আলাইহা, আর কতে গবাদি পশু এমন ছেড়ে দিত যেগুলির ওপর আল্লাহর নাম উচ্চারণ করত না, বরং আল্লাহ ছাড়া অন্য নামে সেগুলিকে উৎসর্গ করে দিয়েছিল। ইফতিরান আলী, আল্লাহর উপর মিথ্যা রচনা করে, সাইজিহিম বিমা কানু ইফতারুন, যে সব তার মিথ্যা রচনা করে তার শীঘ্রই আল্লাহ পাক তাদেরকে বদলা দিবেন। আল্লাহ পাক বলেন ওয়াকালু মা ফি বুতুনি হাযিহিল আনআম খালিসাতুন লিযুকুরিনা ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা ওয়া ইন ইয়াকুম মাইতাতান ফাহুম ফীহি শুরাকা। আরো তাদের কুসংস্কার এই ছিল যে বলতো যে এই যে গবাদি পশু রয়েছে আমাদের, এর পেটে যা আছে তা খালিসাতুন লিযুকুরিনা, আমাদের ছেলেরা শুধু খেতে পারবে। ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা, আর আমাদের যে স্ত্রীরা রয়েছে তাদের জন্য এগুলি হারাম, মহিলাদেরকে খেতে দেব না। ওয়াইয়াকুম মাইতাতান, তবে যদি এটি ভূমিষ্ঠ হয় মৃত হয়ে, এই বাচ্চা যদি জীবিত না হয় মৃত হয়ে ভূমিষ্ঠ হয়, ফাহুম ফিহি শুরাকা, তাহলে তাতে সকলে শরীক হতে পারবে, মহিলারাও খেতে পারবে। সায়াজিজিহি মসফাহুম, তাদের এসব কুসংস্কারের আল্লাহ পাক শীঘ্রই বদলা দিবেন। ইন্নাহু হাকিমুন আলিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্ঞাময় এবং সবকিছু জানেন। কাদ খাসিরাল্লাযিনা কাতালু আওলাদাহুম সাফাহান বিগাইরি ইলম ওয়া হারামু মা রাযাকাহুমুল্লাহ ইফতিরাআন আলাল্লাহ ক্বাদ দাল্লু মা কানু মুহতাদিন। ওই সব লোকেরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজেদের সন্তান সন্ততিকে খুন করেছে নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে না জেনে শুনে। ওয়া হারামু মা রাযাকাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে যা দান করেছেন তাকে হারাম করে নিয়েছে আল্লাহর প্রতি মিথ্যা রচনা করে। কদ্দাল্লু, এরা পথভ্রষ্ট হয়েছে এবং তারা হেদায়ত প্রাপ্ত হয়নি। আল্লাহ ফাকর রব্বুল আলামিন সূরা আনামের আয়াত নম্বর 141 ইরশাদ করেছেন, ওয়া হুয়াল লাযী আনশা জান্নাতিন মারুশাতিন ওয়া গায়রা মারুশাত আল আয়া। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন বাগান লতাপাতা বিশিষ্ট। কিছু বাগান আল্লাহ তৈরি করেছে যেগুলি লতাপাতাওয়ালা, কাণ্ডের উপর দাঁড়িয়ে নয়, যেমন আঙ্গুর বাগান, এই রকমই বিভিন্ন শাকসবজি। ওয়া গায়রা মারুশাত, আর কিছু গাছ যেগুলি লতা পাতা বিশিষ্ট নয় বরং কাণ্ড বিশিষ্ট। ওয়ান নাখলা, এবং খেজুর গাছ আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াজ্জারআ, এবং আল্লাহ ফাকর রব্বুল আলামিন বিভিন্ন শস্য গাছ আল্লাহ ফাকর রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মুখতালিফান ওকর, যার স্বাদ হচ্ছে বিভিন্ন রকমের। জৈতুন আল্লাহ সৃষ্টি করেছেন। রুম্মান, যে আল্লাহ ফাকর রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মুতাশাবিহা ওয়া গায়রা মুতাশাবিহা, যেগুলির স্বাদ এক ধরনের, আবার কিছু আছে যেগুলি বিভিন্ন ধরনের। কুলু মিন সামারি, আল্লাহ বলছেন তোমরা এইসব ফলগুলি ভক্ষণ করো, এজা আসমারা, যখন এই ফল ফলবে। ও আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, আর যেদিন সেগুলি কেটে নিয়ে আসবে, সেই সব ফসল কেটে নিয়ে আসবে অথবা ফল পেড়ে নিয়ে আসবে, সেই দিন তার হক আদায় করে দাও। এই হক সম্পর্কে দুটি তাফসির করা যেতে পারে। একটি হক হচ্ছে যে যেই দিন তুমি ফল পেড়ে নিয়ে আসবে অথবা ফসল জমি থেকে নিয়ে আসবে কেটে মেরে, সেই দিন যেসব দরিদ্র মিসকিন অভাবীরা আসবে তাদেরকে কিছু দিয়ে দিবে। আর একটি হচ্ছে জাকাত বা অসুর, যে ফল অথবা যে শস্য রয়েছে সেগুলির তোমরা অসুর দিয়ে দিবে। অসুর যে জাকাত রয়েছে তার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। ওয়ালা তুসরিফু, আর তোমরা অপচয় করিও না। আল্লাহ পাক অপচয় করতে নিষেধ করেছেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ আল্লাহ পাক অপচয়কারীদেরকে ভালোবাসেন না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আমিনাল আনআমি হামুলাতান ওয়া ফারশা, আর গবাদি পশুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতক পশুকে করেছেন ভারবাহী, হামুলা, যেগুলি ভার বহন করে নিয়ে যেতে পারে, যেমন উট রয়েছে, যেমন গরু রয়েছে, বোঝা উঠাতে পারে। অফারসা, আর কতক আছে যেগুলি বিছানার মতো জমিনের সাথে লেগে আছে, অর্থাৎ সেগুলি তোমাদের ভার বহনের কাজে আসে না, তবে সেগুলি গোস্ত খাওয়ার কাজে আসে অথবা আচ্ছাদনের সামগ্রী দান করে। সেগুলির লোম দিয়ে তোমরা বিছানা তৈরি করতে পারো, কাপড় তৈরি করতে পারো। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে যা রিজিক দিয়েছেন তা থেকে তোমরা খাও। ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শয়তান, এবং শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউ মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক ইরশাদ করেন, সামানিয়াত আজওয়াজ মিন আদ্দানি ইসনাইন ওয়া মিন আল মাযি ইসনাইন। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ সৃষ্টি করেছি আট শ্রেণীর পশু। সামানিয়াত আজওয়াজ, আজওয়াজ মানে জোড়া হয়, কিন্তু এখানে প্রকার উদ্দেশ্য করা হয়েছে। আট প্রকার পশু আমি সৃষ্টি করেছি যা তোমাদের জন্য হালাল করেছি। মিন আদ্দান ইসনাইন, মেষের মধ্য থেকে দুই রকমের, পুরুষ এবং নারী, নর এবং মাদি। ওয়া মিন আল মাযি ইসনাইন, এবং ছাগল থেকে দুই রকমের সৃষ্টি করেছি, নর এবং মাদি। কুল আযাকারাইন হাররামা, দুই রকম পুরুষকে আল্লাহ, অর্থাৎ মেষ এবং ছাগলের পুরুষ নরকে আল্লাহ হারাম করেছেন। আমিল উনসাইন, অথবা মাদিকে আল্লাহ হারাম করেছেন। আম্মাস্তামালাত আলিহা রাহমুল উনসাইন, অথবা যে এই দুই প্রকারের মাদি রয়েছে, মাদির গর্ভে যা কিছু হয় তা কি আল্লাহ হারাম করেছেন? নাব্বি উনি বি ইলমিন, তোমরা তোমাদের জ্ঞান সহকারে আমাকে জানিয়ে দাও। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। কারণ তারা এইভাবে খেয়াল খুশি এটাকে সেটাকে হারাম করে নিত। আল্লাহ পাক বলছেন যে এগুলিকে আল্লাহ পাক হারাম করেননি। অমিনাল ইবল ইসনাইন, অমিনাল বাকার ইসনাইন, আর উটের মধ্যে আল্লাহ দুই রকম করেছেন, নর এবং মাদি করেছেন। অমিনাল বাকারে, গরু গাভীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই রকম করেছেন, নর এবং মাদি। কুল, হে নবী বলে দাও, আল্লাহ কি দুই শ্রেণীর পুরুষকে, নরকে আল্লাহ হারাম করেছেন? আমিল উনসাইন, অথবা দুই শ্রেণীর মাদিকে হারাম করেছেন, যে নর উট এবং নর বলদ গরু হারাম এরকম করেছেন? অথবা মাদিগুলিকে আল্লাহ হারাম করেছেন, আল্লাহ পাক এভাবে হারাম করেনি। আম্মাশতামালাত আলাইহি আরহামুল উনসাইন, নাকি ওইসব কি আল্লাহ হারাম করেছেন যে দুই শ্রেণীর যে মাদি রয়েছে, অর্থাৎ গরু এবং উঁটের মধ্যে যে মাদি রয়েছে, মাদির পেটে যেসব জন্ম নিয়ে থাকে, ভূমিষ্ঠ হয়ে থাকে, সেগুলি কি আল্লাহ হারাম করেছেন যে উমুক গরু অথবা উমুক উটের পেটের বাচ্চা হারাম? আম কুনতুম শুহাদা ইজ ওয়াসাকুমুল্লাহ বিহাজা, কি আল্লাহ এই রকম উপদেশ দিয়েছেন তখন তোমরা কি সেখানে হাজির ছিলে, এর সাক্ষী আছো? ফামান আযলাম মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা, ওর চাইতে বড় জালেম আর কি হইতে পারে যে ব্যক্তি আল্লাহর মিথ্যা রচনা করবে, লিউযিল্লান নাসা বিগাইরি ইলম, না জেনে মানব জাতিকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক জালেম সম্প্রদায়কে রাস্তা দেখান না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাঈমিন ইয়াতআমুহু ইল্লা আন ইয়াকুন মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজিরিন ফাইন্নাহু রিজসুন আও ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহি বিহ ফামান ইযতুররা গায়রা বাগিন ওয়ালা আদ ফাইন্না রাব্বাকা গাফুরুর রাহিম। হে নবী, তুমি বলে দাও যে যা আমার কাছে ওহি করা হয়েছে তার মধ্যে আমি পাচ্ছি না এমন কিছু হারাম করা হয়েছে মানুষের উপর ভক্ষণ করা, এরকম কিছু পাচ্ছি না, তবে ইল্লা আন ইয়াকুন মাইতাহ, যদি মৃত হয় তাহলে আল্লাহ হারাম করেছেন। আও দামান, রক্ত আল্লাহ পাক হারাম করেছেন, মাসফুহান প্রবাহিত রক্ত, আও লাহমা খিনজির এবং শুকরের গোস্ত আল্লাহ পাক হারাম করেছেন, ফাইন্নাহু রিজস, কারণ এটি হচ্ছে অত্যন্ত নোংরা নাপাক, আও ফিসকান আর পাপের কাজ, ওহিল্লা লিগাইরিল্লাহ বিহি, আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে, সুতরাং তা হারাম হয়ে গেছে। ফামানি তোর্রা গায়রা বাকি ওয়ালা আদ, সুতরাং যদি এরপরে কোন ব্যক্তি নিরুপায় হয়ে যায় আর সেই ব্যক্তি পাপিষ্ট না হয়, পাপের জায়গায় সে কোন পাপ করে এসে আশ্রয় নিয়েছে আর নিরুপায় হয়ে গেছে, পানাহারের কোন বস্তু পাচ্ছে না, এইরকম নয়, তাহলে পাপি লোক যদি থাকে আর পাপ করে এসে আশ্রয় নিয়েছে যার ফলে খাবার পাচ্ছে না, তাহলে তার জন্য হালাল হবে না। ওই রকমই ওয়ালা আদ, সীমা লঙ্ঘনকারী না হয়, অর্থাৎ অল্পতেই যদি কোন রকম বাঁচতে পারে তাহলে বেশি ভক্ষণ করা বেশি হারাম পান করা জায়েজ নয়। ফাইন্না রাব্বাকা গাফুরুর রহিম, তাহলে আল্লাহ পাক এই রকম নিরুপায় ব্যক্তিদের জন্য মার্জনাকারী দয়াবান। আল্লাহ পাক বলছেন যে ইহুদীদের উপর আমি কিছু জিনিসকে হারাম করেছিলাম তাদের বদ আচরণের কারণে, আর ওই সব লোকেরা যারা ইহুদি হয়েছে, হাররামনা কুল্লা যি জফর, তাদের উপর আমি হারাম করেছিলাম যাবতীয় তীক্ষ্ণ ধার নখযুক্ত পশু, যাবতীয় তীক্ষ্ণ ধার নখযুক্ত পশুকে হারাম করেছিলাম। অমিনাল বাকারি ওয়াল গানাম, এবং গরু আর ছাগল থেকে হাররামনা আলাইহিম শুহু মাহমা, তার চর্বি হারাম করেছিলাম। আল্লাহ পাক তাদের উপর গরু ছাগলের চর্বি হারাম করেছিলেন। ইল্লা মা হামালাত যুহুরাহ, তবে যেই চর্বি গরু ছাগলের পিঠের গোস্তের সাথে লেগে আছে, আউল হাওয়ায়া অথবা নাড়ি ভড়িতে লেগে আছে, আও মাখতালাতা বিআজম, অথবা হাড়ের সাথে লেগে থাকা চর্বি একাকার হয়ে আছে, এগুলিকে হালাল করেছিলাম। জাহালিকা জাজাই না হবে বাগি এহিম, তাদের সীমা লঙ্ঘনের কারণে এই বদলায় আমি তাদেরকে দিয়েছিলাম। ওয়াইন্না লা সাদিকুন, এবং আমি অবশ্যই সত্যবাদী। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাইন কাযযাবুকা, হে নবী, তোমাকে যদি তারা মিথ্যা প্রতিপন্ন করে, ফাকুল, তাহলে বলে দাও, রব্বুকুম যু রাহমাতিন ওয়াসিয়া, তোমাদের প্রতিপালক বিশাল রহমতের অধিকারী। ওয়ালা ইউরাদ্দু বাসু আনিল কওমিল মুজরিমিন, এবং আল্লাহ পাকের আজাব অপরাধী জাতি থেকে কেউ সরাতে পারবে না। মহান আল্লাহর ইরশাদ করেছেন, সায়াকুলুল্লাযীনা আশরাকু লাউ শা আল্লাহুম্মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন শাই, আল্লাহ পাক বলছেন যে খুব শীঘ্রই ওইসব মুশরিকরা বলবে যে আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা শিরক করতাম না, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিতেন জবরদস্তি, ওয়ালা আবাউনা, এবং আমাদের পূর্বপুরুষরা পথভ্রষ্ট হইত না, ওয়ালা হাররামনা মিন শাই, এবং আমরা কোনো কিছুকে হারাম করতাম না, কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এইভাবে পূর্বের লোকেরা মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে, হাত তাজা খুব আসানা, এমনকি তাদের কাছে আমার শাস্তি চলে এসছে এবং শাস্তির আসাদন গ্রহণ করেছে তারা। কুল হে নবী, বলে দাও, হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা, তোমাদের কাছে কোন জ্ঞান আছে যা আমার সামনে বের করে দেখাবে? ইন তাত্তাবিউনা ইল্লা যান, তোমরা তো অনুমানেরই অনুসরণ করে থাকো আর তোমরা মিথ্যাই রচনা করে থাকো। আল্লাহ পাকের সাদ করেছেন, কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা ফালাউ শা লাহাদাকুম আজমাইন, হে নবী, বলে দাও, আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটে রয়েছে নির্ভর প্রমাণ, এমন অকাট্য প্রমাণ যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন সত্যকে বলিষ্ঠ করেন। ফালাউ শাহ, সুতরাং আল্লাহ পাক যদি চাইতেন, লাহাদাকুম আজমাইন, তাহলে তোমাদের সকলকে সঠিক রাস্তার গন্তব্য স্থানে পৌঁছে দিতেন জোরপূর্বক, কিন্তু আল্লাহ পাক বল প্রয়োগ করতে চান না, তোমাদের মধ্যে স্বাধীনতা আল্লাহ পাক দিয়ে রেখেছেন। কুল হালুম্মা শুহাদা আকুম, الذين يشهدون ان الله حرم هذا হে নবী বলে দাও যে তোমাদের সাক্ষীদেরকে নিয়ে আসো যারা এই সাক্ষী দেবে যে আল্লাহ এগুলিকে হারাম করেছেন ফাইন শাহিদু ফালা তাশহাদ মাহুম তারা যদি এই সাক্ষী দেয় তাহলে তাদের সাথে তুমি সাক্ষী দিও না এই বাতিলের ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা আর ওই সব লোকের অনুসরণ করিও না কুপ্রবৃত্তির যারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করেছে ওয়াল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি পরকালের প্রতি তারা বিশ্বাসও রাখে না ওহুম বিরব্বিহিম ইয়াদিলুন এবং তারা তাদের প্রতিপালকের সমকক্ষ সমতুল্য করেছে অন্য কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন কুল তাআলা আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম আল আয়া মহান আল্লাহ এই আয়াতে দশটি ওসিয়তের কথা বর্ণনা করেছেন এই আয়াতকে তাফসির কারগণ বলেছেন যে দশটি ওসিয়ত বিশিষ্ট আয়াত মহান আল্লাহ বলছেন যে হে নবী বলে দাও তোমরা এসো আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম তোমাদের উপর যা আল্লাহ পাক হারাম করেছেন তা আমি পড়ে শোনাই আল্লাহ তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না সবচাইতে বড় হারাম আল্লাহ পাক করেছেন শিরকে অবিল ওয়ালিদাইন ইহসানা এবং মাতা পিতার সাথে সদ ব্যবহার করবে সুতরাং মাতা পিতার নাফরমানি করা বিরুদ্ধাচরণ করা কষ্ট দেওয়া হচ্ছে বড় হারাম কাজ ওয়ালা তাকতুলু আওলাদাকুম আর তোমরা তোমাদের সন্তান সন্ততিকে খুন করবে না মিন ইমলাক দারিদ্রের কারণে দারিদ্র রয়েছে বলেই অভাবের জন্য তোমরা ছেলে মেয়েদেরকে হত্যা করবে বা আজকালকার যুগে যেমন এক শ্রেণীর লোকের যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই আর যাদের আল্লাহ পাক যে রিজিক দাতা তার প্রতি বিশ্বাস নেই সুতরাং তারা একটি দুটি ছেলে মেয়ে নেওয়ার পরে রাস্তা বন্ধ করে ফেলে তাদের ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য আল্লাহ পাক বলছেন তোমরা অভাবের জন্য তোমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করবে না বা পৃথিবীতে আসতে বাধা দেবে না নিষ্পাপ শিশুদেরকে নাহনু নারযুকুক তোমাদেরকেও আমি রিজিক দিয়ে থাকি ওয়া ইয়াহুম তাদেরকেও রিজিক দিয়ে থাকি খুন করা হচ্ছে বড় হারাম কাজ ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান আর অশ্লীলতার নিকটবর্তী তোমরা হবে না সে প্রকাশ্য হোক অথবা গোপনে হোক ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক আর যেই ব্যক্তিকে আল্লাহ পাক খুন কর হারাম করেছেন তাকে অন্যায়ভাবে খুন করবে না যালিকুম আসসাকুম এই আল্লাহ উপদেশ দান করছেন যাতে করে তোমরা বুঝতে পারো ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান এবং ইয়াতিমের ধন সম্পদের নিকটবর্তী হবে না একমাত্র উত্তম পন্থা ছাড়া তাদের হেফাজতের জন্য তাদের ধন সম্পদের সুরক্ষা করার জন্য অথবা বাড়িয়ে দেওয়ার জন্য হাত্তা ইয়াবলুগ আশরাদা যতক্ষণ পর্যন্ত তারা সাবালক না হয়ে যাবে ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান তোমরা মাপ এবং ওজনকে পুরোপুরি দেবে ন্যায়সঙ্গতভাবে বিল কিস্ত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা আমি আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দিই না ওয়া ইযা কুলতুম ফাদিলু আর যখন তোমরা কথা বলবে তখন ন্যায়সঙ্গত কথা বলবে ওয়ালাউ কানা যা করবো যদিও তোমাদের আত্মীয়র বিরুদ্ধে হোক না কেন অবে আহদিল্লাহ আউফু আল্লাহর প্রতিশ্রুতিকে তোমরা পুরা করবে আল্লাহর সাথে যে ওয়াদা করেছো যালিকুম আসসাকুম বিহ এই ওসিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে করেছেন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বরে ওসিয়ত বর্ণনা করছেন আয়াত নম্বর 153 তে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা আর এই আমার রাস্তা হচ্ছে সহজ সরল পথ ফাত্তাবিউ সেই পথেরই অনুসরণ করো একটি পথ ওয়ালা তাত্তাবিউ সুবুল অনেকগুলো পথের অনুসরণ করিও না সেসব পথে যেও না ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি না হইলে আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দূরে নিয়ে যাবে যালিকুম আসসাকুম বি এই উপদেশ আল্লাহ পাক দান করেছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা সংযত হইতে পারো কুল তাআলা ওয়া আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন আল্লাহ পাক সূরা আনআমের আয়াত নম্বর 51 তে ইরশাদ করেছেন কুল তাআলা আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল আয়া এই 151 আয়াত থেকে শুরু করে 153 পর্যন্ত এতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি উপদেশ প্রদান করেছেন মানব জাতিকে এই আয়াতগুলিতে যে উপদেশগুলি রয়েছে সেই উপদেশগুলিকে তাফসির কারগণ বলেছেন 10টি উপদেশ বিশিষ্ট আয়াত সমূহ মহান আল্লাহ ইরশাদ করছেন কুল হে নবী তুমি বলে দাও তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ এসো তোমাদেরকে পড়ে শোনাই তোমাদের প্রতি তোমাদের প্রতিপালক যা হারাম করেছেন সে সম্পর্কে প্রথম কাজ যে আল্লাহ পাক হারাম করেছেন এবং সেটি হচ্ছে সবচাইতে বড় অপরাধ তা হচ্ছে আল্লা তুশরিকু বিহি শাইআ শিরিক করা সুতরাং তোমরা তার সাথে কোনো কিছুকে শরিক করবে না আল্লাহ পাকের প্রভুত্বে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে, আল্লাহ পাক রব্বুল আলমের নাম গুণাবলিতে কোনো কিছুকে অংশী স্থাপন করবে না। মহান আল্লাহ ইরশাদ করছেন যে দ্বিতীয় উপদেশ হচ্ছে অবিল ওয়ালিদাইন ইহসানা, এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। এটি হচ্ছে আল্লাহ পাকের আদেশ। আর যা হারাম করেছেন তা হচ্ছে মাতা পিতার অবাধ্যতা, মাতা পিতাকে কষ্ট দেওয়া, মাতা পিতার অধিকার আদায় না করা। আল্লাহ পাক তৃতীয় উপদেশ দিচ্ছেন, ওয়ালা তাকতুলু আউলাদাকুম মিন ইমলাক, তোমরা দারিদ্রের কারণে তোমাদের সন্তান সন্ততিকে হত্যা করিও না। দারিদ্র রয়েছে, অভাব আছে বলেই ছেলে মেয়ে বেশি হলে আর খাওয়াতে পারব না, এরকম আশঙ্কা করে ছেলে মেয়েদেরকে হত্যা করিও না। পৃথিবীতে চলে আসার পরে হত্যা হোক, অথবা মায়ের গর্ভে আত্মা চলে আসার পরে হত্যা হোক, সমান পাপ, কবিরা গুনহা। এবং এই খুনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পাঁচটি আজাব শাস্তি রেখেছেন। মহান আল্লাহ এই আয়াতে বলেছেন যে তোমাদের মধ্যে যদি দরিদ্রতা থাকে তাহলে তোমরা ছেলে মেয়েদেরকে হত্যা করবে না। দরিদ্র আছো, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ পাক যাকে পাঠাবেন তার রিজিক নিয়ে তাকে পাঠাবেন। মহান আল্লাহ এই দায়িত্ব নিয়েছেন নিজের উপর। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যে কোনো পশু পাখি রয়েছে, প্রাণী রয়েছে, আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে তাদের রিজিকের। আল্লাহ পাক বলছেন যে তোমরা ভয় করবে অভাবকে কেন, নাহনু নারযুকুকুম, তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দিই, ওয়া ইয়াহুম, এবং তাদেরকে আমি রিজিক দিই। সবার রিজিকের দায়িত্ব আমার উপর, তুমি তাদেরকে রিজিক দাও না, বরং তুমি একমাত্র মাধ্যম, যেই মাধ্যম দিয়ে তোমার ছেলে মেয়েদের রিজিক আল্লাহ পাক দিচ্ছেন। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আর তোমরা অশ্লীল কাজ কথাগুলির নিকটবর্তী হবে না, তা প্রকাশ্য হোক অথবা গোপনে হোক। অশ্লীল কথা অথবা কাজ, এমন কাজগুলিকে ফাহিশা বা নোংরামি, অশ্লীলতা বলা হয়, যেগুলি আল্লাহ প্রদত্ত যে বিধান রয়েছে, কোরআনে কারিমের বিধান, আসমানি বিধান, তার বিরোধী আল্লাহ পাক সর্বযুগে হারাম করেছেন। এবং সমাজ বিরোধী কাজ, যেগুলি অত্যন্ত নোংরামি নিকৃষ্ট কাজ, যেমন ব্যভিচার, জেনা, সে সম্মতিতে হোক আর ধর্ষণ হোক, সর্ব অবস্থায় জেনা হচ্ছে অশ্লীলতা। কিন্তু আজকাল অধিকাংশ মানুষের কাছে যদি ধর্ষণ হয় তাহলে তো অপরাধ হইল, আর যদি যুবক যুবতীর সম্মতি থাকে তাহলে তেমন অপরাধ হইল না। এটি আল্লাহ দ্রোহিতা, এটি হচ্ছে আল্লাহ পাকের দিনের শত্রুতা এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের গজবের কারণ আজকে পৃথিবীতে। ফাহেশার মধ্যে হচ্ছে সমকামিতা, অশ্লীলতা, এই রকম অশ্লীলতা হচ্ছে হস্তমৈথুন করা, অশ্লীলতা হচ্ছে উলঙ্গ হওয়া, শরীরে যেসব অঙ্গ ঢাকতে হবে সেসব অঙ্গের কিছু অংশ অথবা পুরো অংশ খোলা রাখা, এগুলি হচ্ছে অশ্লীলতা। অশ্লীল কথা ওই রকমই, যাতে মানুষের চরিত্র নষ্ট হয় এবং যাতে অশ্লীলতা ছড়ায়, এই রকম অশ্লীল যে সব আজকাল যে উপায় উপকরণগুলি রয়েছে, যেসব মাধ্যম রয়েছে, ম্যাটেরিয়াল রয়েছে, যেমন নোংরা ছবি, এর সিডি অথবা ক্যাসেট, এই ধরনের জিনিসগুলি, নোংরা অশ্লীল কথা বিশিষ্ট গান ইত্যাদি, এগুলি সব ফাহেশা এবং নোংরামির অন্তর্ভুক্ত। আল্লাহ পাক সেসবের নিকটবর্তী হওয়া নিষেধ করেছেন, অর্থাৎ আল্লাহ পাক অশ্লীলতাকে হারাম করেছেন। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক, এবং এমন কোন ব্যক্তিকে হত্যা করিও না যাকে হত্যা করা আল্লাহ পাক হারাম করেছেন, তবে তা যদি ন্যায়সঙ্গত হয়। ন্যায়সঙ্গত কোন ব্যক্তি যদি কাউকে খুন করে তাহলে এই খুনের বিনিময়ে তাকেও হত্যা করা হবে, কিসাস নেওয়া হবে। আল্লাহ পাক কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা বলেছেন, তোমাদের যাদেরকে খুন করা হয়েছে তাদের বদলে আল্লাহ পাক কিসাসকে ফরজ করেছেন। আল্লাহ পাক বলছেন, জালিকুম ওয়াসাকুম বিহি, এই উপদেশ আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা চিন্তা ভাবনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তোমরা ইয়াতিমদের ধন সম্পদের নিকটবর্তী হবে না। ইয়াতিমদের ধন সম্পদ ভক্ষণ করা, নষ্ট করে দেওয়া, আত্মসাত করা, এগুলি হচ্ছে কাবিরা গুনাহ, যা আল্লাহ পাক হারাম করেছেন। সুতরাং আল্লাহ পাক বলছেন যে ধন সম্পদ ইয়াতিমের তোমরা অসৎ উদ্দেশ্যে নেবে না, বরং যদি উত্তম পন্থায় তার নিকটবর্তী হইতে পারো, অর্থাৎ যদি সেগুলিকে বাড়াইতে পারো, সেগুলির হেফাজত করো, সেগুলি দিয়ে ওইসব ইয়াতিমদের যদি উপকার করতে পারো, তাহলে ঠিক আছে, ইল্লা বিল্লাতি আহসান, উত্তম পন্থায়, হাত্তা ইয়াবলুগ আশাদ্দাহ, যতক্ষণ পর্যন্ত ইয়াতিম বয়সপ্রাপ্ত না হবে, যতক্ষণ পর্যন্ত সাবালক না হয়েছে, ভালো বুদ্ধি জ্ঞান না হয়েছে, নিজের ধন সম্পদের হেফাজত করার মতো যোগ্যতা না হয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা মাপ এবং দাঁড়িপাল্লার ওজনকে পূর্ণ মাত্রায় দাও। কোন ব্যক্তিকে আমি তার সাধ্যের বাইরে দায়িত্ব দিই না। তাহলে আল্লাহ পাক যেসব বিধান নাজিল করেছেন সেগুলি পালন করা সহজ। এক শ্রেণী মূর্খ মানুষেরা বলে যে যদি আমরা ইসলামের বিধিবিধানকে মেনে চলি তাহলে ইয়াকপা বাড়াতে পারব না, এটি কথা কুফুরের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলমিন স্পষ্ট ভাষায় বলছেন যে মানুষকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তা অবশ্যই তারা পালন করতে পারবে। ওয়াইযা কুলতুম ফাদিলু, আর যখন তোমরা কথা বলবে তখন ন্যায়সঙ্গত কথা বলবে। তাহলে ইনসাফ করা আল্লাহ পাক রব্বুল আলমিন ফরজ করেছেন, আর যারা জুলম অত্যাচার করবে তার হারাম কাজ করবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও আত্মীয় স্বজনদের বিরুদ্ধে হোক না কেন, সত্য কথা ন্যায়সঙ্গত কথা সুবিচারের কথা বলবে যদিও আপন জনের বিরুদ্ধে হোক তা। তবে আহদিল্লাহ আউফু, আল্লাহর চুক্তিকে তোমরা পুরা করো, আল্লাহর সাথে যে বদতবন্দিকে চুক্তি করেছো, অথবা আল্লাহর নাম নিয়ে একজন মুমিন মুসলিম তুমি চুক্তি করেছো কোন মানুষের সাথে অথবা কোন জাতির সাথে কোন দেশের সাথে, সে সমস্ত চুক্তি পুরা করবে। জালিকুম ওয়াসাকুম বিহি, এই উপদেশ আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে চুক্তি ভঙ্গ করা হচ্ছে বড় হারাম কাজ, এবং যারা বিশ্বাসঘাতকতা করে, যারা গাদ্দারি করে, চুক্তি ভঙ্গ করে, তাদের সম্পর্কে কঠোর শাস্তির কথা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি গাদিরিন লিওয়াউন আলা ইস্তিহি ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক বিশ্বাসঘাতক ব্যক্তি এবং যে ব্যক্তি চুক্তি ভঙ্গকারী হবে তার পিছনে একটি তার বিশ্বাসঘাতকতা এবং গাদ্দারির পতাকা গেড়ে দেওয়া হবে কিয়ামতের দিনে, এবং তাকে দেখে চিনতে পারবে যে এই ব্যক্তি বিশ্বাসঘাতক ছিল এবং চুক্তি ভঙ্গ করেছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া আন্নাহা যা সিরাতি মুস্তাকিমা, আর নিঃসন্দেহে আমার এই রাস্তা হচ্ছে সহজ সরল রাস্তা। ফাত্তাবিউহু, সুতরাং এই রাস্তার তোমরা সকলে অনুসরণ করো। তাহলে আল্লাহ পাকের দেওয়া পথ হচ্ছে একটি পথ। আল্লাহ পাক এক বচন বলেছেন ওয়ালা তাত্তাবিউ সুবুল, এবং বহু রাস্তার অনুসরণ তোমরা করবে না, বিভিন্ন যে রাস্তা রয়েছে সেসব রাস্তার অনুসরণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা সোজা দাগ দিলেন মাটির উপর, আর তারপর ডানে বামে দুটো করে চারটে আর দাগ দিলেন, আর তারপরে বললেন যে সোজা রাস্তা গেছে, এটা হচ্ছে সিরাতুল্লাহিল মুস্তাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ সরল পথ, আর ডানে বামে যে রয়েছে এগুলি হচ্ছে শয়তানের রাস্তা। প্রত্যেকটি ছোট রাস্তা মোড়ে একটি এক একটি করে শয়তান বসে আছে, যারা মানুষকে বিভ্রান্ত করার জন্য শিরকের দিকে, বিদাতের দিকে, পাপের কাজের দিকে, আল্লাহর দিনের বিরুদ্ধাচরণের দিকে ডাক দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন যে ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমরা যদি বিভিন্ন রাস্তার অনুসরণ করো তাহলে তোমাদেরকে আল্লাহ প্রদত্ত রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দূরে নিয়ে চলে যাবে। জালিকুম ওয়াসাকুম বিহি, এই উপদেশ আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযত হইতে পারো, তোমরা আল্লাহ ভীরু হয়ে পাপ মুক্ত জীবন যাপন করতে পারো। মহান আল্লাহ ইরশাদ করেছেন সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান আলাল লাযী আহসানা ওয়া তাফসীলান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান লাআল্লাহুম বিলিকা'ই রাব্বিহিম ইউমিনুন। অতঃপর আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলাম তাওরাত, তামামান আলাল লাযী আহসান, ওই ব্যক্তির উপর যেই ব্যক্তি সৎকর্মশীল হবে নিয়ামত পরিপূর্ণ করার জন্য, ওয়া তাফসীলান লিকুল্লি শাই, এবং প্রত্যেক বস্তুর তাতে বিশদ বিবরণ ছিল যা তাদের হেদায়তের জন্য যথেষ্ট ছিল, এবং তাতে ছিল দিক নির্দেশনা, এবং তাতে ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া, লাআল্লাহুম বিলিকা'ই রাব্বিহিম ইউমিনুন, যাতে করে তাদের প্রতিপালকের সাথে সাক্ষাতের ক্ষেত্রে তারা বিশ্বাসী হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের আয়াত নম্বর 155 তে ইরশাদ করেছেন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব অর্থাৎ আল কোরআনুল করিম যা আমি নাজিল করেছি, মুবারক তা হচ্ছে বরকতময়, যা মানব জাতির জন্য বরকত নিয়ে এসেছে, মানব জাতির জন্য সার্বিক কল্যাণ নিয়ে এসেছে। সুতরাং এই কিতাবকে যখন আল্লাহ পাক বরকতময় বানিয়েছেন, যারা এই কিতাবের প্রতি বিশ্বাস করবে, এই কিতাবের প্রতি আমল করবে, এই কিতাবের প্রচার প্রসার ঘটাবে, এই কিতাবের শিক্ষা দীক্ষার চর্চা করবে, তাদের জীবনকে আল্লাহ বরকতময় করবেন। পক্ষান্তরে যারা এই কিতাবকে অবিশ্বাস করবে অথবা এই কিতাবের প্রতি আমল করল না, জাতিতে শুধু মুসলিম হয়ে থেকে গেল, এই কিতাবের শিক্ষা দীক্ষা নিল না, ছেলে মেয়েদেরকে কোরআনে কারিমের শিক্ষা দিল না, মুসলিম কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে না, মুসলিম কিন্তু কোরআনে কারিমের অর্থ বুঝে না, মন্ত্রের মতো কোরআনে তেলাওয়াত করে, মন্ত্রের মতো সুরা পড়ে নামাজে এইরকম যদি অবস্থা হয় তাহলে তা বরকতময় হবে না তাদের জন্য, বরং উল্টো তাদের জন্য শাস্তির কারণ হবে। যেমন আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআন নাজিল হওয়ার পরে যারা বাড়াবাড়ি করবে, ভুল করবে, গুনাহার কাজ করবে, আল্লাহর এই দেওয়া দায়িত্ব পালন করবে না, তারা আরো অধিক ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাত্তাবিউহ, এই বরকতময় কিতাবের তোমরা অনুসরণ করো, প্রত্যেকটি বিধানের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করো। আল্লাহ পাক রব্বুনা বলছেন, ওয়াত্তাকু, এবং আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে সেই ব্যক্তি কোন ক্ষেত্রেই পাপ করতে পারবে না, নির্জনে থাকলেও তার দ্বারা অন্যায় কাজ হবে না, ভুল কাজ হবে না। আর যদি কখনো তার পদস্খলন ঘটে তাহলে সেই ব্যক্তি পাপের ওপর অটল থাকতে পারে না, দ্রুত সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসবে, তওবা করবে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর দয়া করা হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আনতাকুলু ইন্নামা উনজিলাল কিতাবু আলা তায়ফাতাইন মিন ক্বাবলিনা ওয়া ইন কুন্না আন দিরাসাতিহিম লাগাফিলিন। এই কিতাব বরকতময় আল্লাহ পাক এই জন্য নাজিল করেছেন যে তোমরা যাতে না বলতে পারো যে আমাদের কাছে তো কিছু আসেনি, যাতে করে এই কথা না বলো যে ইন্নামা উনজিলাল কিতাবু আলা তায়ফাতাইন মিন ক্বাবলিনা, আমাদের পূর্বে দুইটি দল ছিল, ইহুদি খ্রিস্টান, তাদের কাছে তো কিতাব নাজিল হয়েছিল, শুনেছিলাম যে তাওরাত ইনজিল নাজিল হয়েছে, ওয়াইন কুন্না আন দিরাসাতিহিম লাগাফিলিন, আর তা পড়া থেকে তো আমরা অনবহিত ছিলাম, তা তো আমরা পড়তেও জানতাম না তাওরাত ইনজিল, যাতে করে এই কথা বলার কোন সুযোগ না থাকে হে মক্কাবাসীরা, হে আরবের লোকেরা, হে আরবের মুশরিক পত্তলিকরা, শুনে রাখো যে তোমাদের কাছে আর ওই রকমের কোন অজুহাত নেই, বরং তোমাদের কাছেও বরকতময় কিতাব এসে গেছে, যে কিতাব আগের কিতাবগুলির সমর্থক মৌলিক বিষয়গুলির ক্ষেত্রে, এবং যেই কিতাব আগের বিষয়ের বহু বিধি বিধানকে রহিত করে যা কিয়ামত পর্যন্ত মানব জাতির সমস্ত সমস্যার সমাধান দিতে পারে সেই রকমের বিধি বিধান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলছেন, আও তাকুল, অথবা তোমরা এই রকম না বলতে পারো যে লাউ আন্না উনজিল আলাইনাল কিতাব, আমাদের কাছেও যদি কিতাব নাজিল হইতো, লাকুন্না আহাদা মিনহুম, তাহলে ইহুদি নাসারাদের চাইতে আমরা বেশি সঠিক পথ পেতাম, আমরা হেদায়েতের রাস্তায় আসতাম, কিন্তু আমাদের কাছে তো কোনো কিতাব আসেনি, এ কথা বলারও কোনো তোমাদের কাছে সুযোগ নেই। ফাকাদ জাআকুম বাইয়্যানাতুম মির রাব্বিকুম, কারণ তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে গেছে, ওয়া হুদা ওয়া রাহমা, দিক নির্দেশনা এসে গেছে, রহমত এসে গেছে। ফামান আযলামু মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহ ওয়া সাদাফা আনহা সানাজিজিল লাযিনা ইয়াসদিফুন আন আয়াতিনা সুআল আযাবি মা কানু ইয়াসদিফুন। আল্লাহ পাক বলছেন যে সুতরাং ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কি হতে পারে যেই ব্যক্তি আল্লাহ পাকের আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআনে করিমকে মিথ্যা মনে করবে, মানব রচিত মনে করবে, জাদু মনে করবে, গণকের কথা মনে করবে, ওয়া সাদাফা আনহা, এবং তা থেকে বিমুখ হয়ে যাবে। সানাজিজিল লাযিনা ইয়াসদিফুন আন আয়াতিনা, আমার আয়াত থেকে যেসব লোকেরা মুখ ফিরিয়ে নেবে তাদেরকে আমি সু আল আজাব, জঘন্য নিকৃষ্টতম শাস্তি দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তি দেবেন, যা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট শাস্তি, বিমা কানু ইয়াসদিফুন, তাদের মুখ ফিরিয়ে নেওয়ার কারণে। মহান আল্লাহ ইরশাদ করছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকাতু আও ইয়াতিয়া রাব্বুক আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিক ইয়াউমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন। মহান আল্লাহ ইরশাদ করছেন যে তারা কিসের অপেক্ষা করে, কখন তারা ঈমান নিয়ে আসবে, কখন তারা সংশোধন করবে, তারা কি অপেক্ষা করে যে ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতারা সরাসরি চলে আসবে এবং তাদের সাথে কথা বলবে, আও ইয়াতিয়া রাব্বুকা, অথবা হে নবী তোমার প্রতিপালক স্বয়ং চলে আসবেন এবং আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন যে আমি এই রাসূলকে প্রেরণ করেছি, আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিক, অথবা তোমার প্রতিপালকের কিছু নিদর্শন চলে আসবে, তখন আমরা ঈমান নিয়ে আসব। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিক, যখন তোমার প্রতিপালকের কতিপয় নিদর্শন চলে আসবে, লায়ান ফাও নাফসান ঈমানুহা, তখন কোন ব্যক্তিকে তার ঈমান উপকার করবে না, কোন ব্যক্তির ঈমান তার কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, লায়ান ফাও নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, যারা এর পূর্বে ঈমান নিয়ে আসেনি অথবা জন্মগত মুমিন মুসলিম হইলেও তাদের ঈমান দিয়ে কোনো কল্যাণের কাজ করেনি, এই ঈমান এত দুর্বল ঈমান ছিল, এত ক্ষীণ ঈমান ছিল, যে ঈমান শুধু জন্মসূত্রে ঈমানের দাবি ছিল কিন্তু সেই ঈমান দিয়ে কোনো কল্যাণের কাজ করেনি, তাদের ঈমান, তাদের তওবা তখন আর কোনো কাজে আসবে না। কুল ইনতাজিরু, হে নবী বলে দাও তোমরা অপেক্ষা করো, ইন্না মুনতাজিরুন, আমরা অপেক্ষায় রয়েছি। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহু ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলা আল্লাহ সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় ওই লোকেরা যারা তাদের দিনকে খন্ডে খন্ডে বিভক্ত করে দিয়েছে, আল্লাহ প্রদত্ত একদিনকে বহু দিনে বহু তরিকায় পরিণত করেছে, যেমন বিদাতপন্থীদের অবস্থা, তাদের তরিকার অভাব নেই, তাদের আল্লাহকে পাওয়ার পথের অভাব নেই, কারো শর্টকাট পথ, কারো এই পথ, কারো ওই পথ, পথের অভাব নেই। আল্লাহ এক দিন নাজেল করেছেন আর সেই দিনের পথ হচ্ছে মাত্র একটি। ওইরকমই যারা মানবরচিত বিধান অথবা যেসব বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন নাজেল করেছেন কিন্তু তা রহিত করে দিয়েছেন, সেগুলি যারা দিয়ে মানুষের মাঝে ভেদাভেদ সৃষ্টি করেছে এবং এক জাতিকে বিভিন্ন জাতিতে পরিণত করেছে, ওয়াকানু শিয়ান, এবং তারা দলে দলে ভাগ হয়ে গেছে, দিনকে বিচ্ছিন্ন করে দিয়ে তারা দলে দলে ভাগ হয়ে গেছে। লাস্তা মিনহুম ফি শাই, আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি সম্পর্ক ছেদের ঘোষণা করো তাদের থেকে। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারটি আল্লাহর জন্য ছেড়ে দাও। সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিবেন তাদের সেই পাপের পরিণতি যা তারা করেছে। মহান আল্লাহর ইরশাদ, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। যেই ব্যক্তি নেকি নিয়ে আসবে, নেকির কাজ করবে, আল্লাহ পাক তাকে দশ গুণ দেবেন। তাহলে আল্লাহ পাকের নীতিমালা সূরায় আনআমের আয়াত নম্বর 160 এ বর্ণনা করেছেন আল্লাহ পাক, যদি একটি নেকি করো তাহলে আল্লাহ পাক কমের পক্ষে দশ গুণ দেবেন, আর যদি ইখলাস, আন্তরিকতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তাতে পূর্ণ মাত্রায় থাকে তাহলে আল্লাহ পাক 700 বা তারও বেশি পর্যন্ত দেবেন, যেমন আল্লাহ পাক অন্য আয়াতে ইরশাদ করেছেন। ওমান জা বিসাইয়্যাত, আর যেই ব্যক্তি গুনাহ কাজ করবে, ফালা ইউজজা ইল্লা মিসলাহা, তাকে তার অনুরূপী প্রতিদান দেওয়া হবে, গুনাহ একটি করলে একটি লিখা হবে, সেটাকে গুণ দেওয়া হবে না। ওহম লা ইউজলামুন, তাদের উপর কোন রকম জুলম অত্যাচার করা হবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতি মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাত ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে নবী তুমি বলে দাও, নিশ্চয় আমি এমন নবী যাকে আমার রব হিদায়াত দান করেছেন সহজ সরল পথের দিকে, দীনান কিয়ামান, এমন দিনের দিকে যেটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুপ্রতিষ্ঠিত জীবন বিধান। মিল্লাত ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাম যিনি একনিষ্ঠ ছিলেন আল্লাহ পাকের সামনে, তার হচ্ছে মিল্লা, তার হচ্ছে আদর্শ। অমাকানা মিনাল মুশরিকিন, এবং তিনি বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত ছিলেন না। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, হে নবী তুমিও বলো, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত নামাজ, ওয়া নুসুকি, আমার ইবাদত বন্দেগী অথবা আমার কুরবানি, ওয়া মাহিয়ায়, আমার পুরো জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহ, সে আল্লাহ পাকের জন্য, রব্বিল আলামিন যিনি বিশ্বজাহানের প্রতিপালক, লা শারিকা লাহ, তার কোনো অংশীদার নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক, তার কোন অংশীদার নেই। আল্লাহ পাক বলছেন, হে নবী বলে দাও, আল্লাহ আহাদ, আল্লাহ এক ও একক, তার কোন অংশীদার নেই। সমস্ত দিনের মূল নীতি ছিল এই যে আল্লাহ এক, এবং প্রত্যেকটি ধর্মীয় গ্রন্থে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। সুতরাং আল্লাহ পাক মানব জাতিকে বুঝার যেন তৌফিক দান করেন। অবিজালেক অমেরত, এবং এই আদেশ আমাকে দেওয়া হয়েছে, ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আর আমি হচ্ছি সর্বপ্রথম মুসলিম, প্রথম মুসলিম এই উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক ও ফরির অন্ধকার ছেয়ে যাওয়ার পরে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, কুল আগাইরাল্লাহি আবগী রাব্বা, হে নবী বলে দাও, আমি কি আল্লাহ ছাড়াও কোন প্রতিপালক পৃষ্ঠপোষক সন্ধান করব, ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, অথচ তিনি প্রত্যেকটি বস্তুর প্রতিপালক, লালন পালনকারী, শুধু আমার রব তিনি নন বরং প্রত্যেকটি বস্তু, প্রত্যেক জীব, প্রত্যেকটি মখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রয়েছে, তার প্রতিপালক, তার লালন পালনকারী একমাত্র আল্লাহ পাক। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, যে কোনো ব্যক্তি কোনো পাপ যদি করে তাহলে নিজেরই পরিণতি খারাপ করবে। ওয়ালা তাযিরু ওয়াজিরাতু উযরা উখরা, এবং কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। সুতরাং যদি কেউ পাপ করে তাহলে তাকে আমি শাস্তি দেব, এর বোঝা অন্য কেউ যেমন উঠাবে না, তেমনি পার্থিব জগতের ক্ষেত্রে একজন যদি অপরাধ করে তাহলে অন্যকে দণ্ডবিধান দেওয়া যাবে না। পাপ করেছে ছেলে আর বাবাকে দণ্ডবিধান দেওয়া যাবে, পাপ করেছে এক ভাই আর আরেক ভাইকে ধরে বন্দী করে দেওয়া হলো আর তাকে শাস্তি দেওয়া হলো, যে মানবরচিত বিধানে জুলম অত্যাচার রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা অস্বীকার করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, সুম্মা ইলা রব্বিকুম মারজিউকুম, অতঃপর তোমাদের প্রতিপালকের কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে, ফায়ুন নব্বিউকুম মা কুনতুম ফিহি তাখতালিফুন, যে ব্যাপারে তোমার মতানৈক্য করছিলে সেই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত ফয়সালা জানিয়ে দেবেন। ওহু আল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া রাফা বাযাকুম ফাওকা বাযিন দারাজাত লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ইন্না রাব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম। আল্লাহ সেই সত্তার নাম যিনি হে মানব জাতি তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন, আগের জাতি চলে গেছে তোমাদেরকে তাদের জায়গা দিয়েছেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর খলিফা করেছেন। আর পৃথিবীর খলিফা মানব জাতিকে করা মানে এই নয় যে মানব জাতি আল্লাহ পাকের খলিফা। এইরকম ভ্রান্ত ধারণা এক শ্রেণীর চিন্তাবিদরা পেশ করেছে, আর সেটি কোরআন এবং হাদিস সম্মত নয়, বরং কোরআন এবং হাদিস বিরোধী ব্যাখ্যা। ওয়ারাফা বাযাকুম ফাওকা বাযিন দারাজাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের একের মর্যাদা অপরের ওপর উন্নীত করেছেন। মহান আল্লাহ বলুয়াকুম ফিমা আতাকুম, যা কিছু তোমাদেরকে আল্লাহ পাক দান করেছেন তাতে তোমাদের পরীক্ষা করতে চান যে কে কিভাবে কাজকর্ম করছে। ইন্না রাব্বাকা সারিউল ইকাব, নিশ্চয় তোমার প্রতিপালক দ্রুত শাস্তিদাতা। ওয়া ইন্নাহু লাগাফুর রহিম, যারা পাপিষ্ট হবে গুনাহগার হবে তাদেরকে আল্লাহ পাক দ্রুত শাস্তি দিতে পারবেন, তার শাস্তির বাইরে কেউ চলে যেতে পারবে না। এবং জেনে রাখো যারা সৎকর্মশীল তাদের জন্য আশ্বাস দিচ্ছি যে আল্লাহ পাক তাদের জন্য অতি মার্জনাকারী দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। কোরআনে কারিমের দিকে মানব জাতিকে আহ্বান করার তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদেরকে তাওহীদকে মজবুত করে ধারণ করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপনের জন্য তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।